বাইতুসালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং সম্মানিত ওলামাই কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি দিনই মাহফিলে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে সালাতুল আসার পরে আমি গুনাহগার আপনাদের সাথে মিলিত হওয়ার এবং আপনাদের এতগুলো দিনদার মুসলিমের চেহারা দেখার কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা খুব ভালো হয় নাই, আজকে তো শীত নাই তো মনে হচ্ছে শীতে খুব কাবু হয়ে গেছেন অথবা খুব ক্লান্ত লাগছে, ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগারও তো কথা না, এখনো তো রাত বেশি হয় নাই, তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু স্ট্রংলি হইতে হবে, বুঝতে হবে, বোঝাইতে হবে যে আমরা এখনো আলোচনা শোনার জন্য আমরা এখনো মানসিকভাবে প্রস্তুত আছি। সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এই এবার বোঝা গেছে যে আলহামদুলিল্লাহ। উত্তর আদারমানিকের বাইরা কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য প্রস্তুত আছে। কোরআন এবং সুন্নার আলোচনা এমন এক জিনিস, এটা জোর করে কাউকে শোনানো যায় না, এটা শুনতে হইলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়, এটা শুনতে হইলে অন্তরের দিক থেকে প্রবল আগ্রহ থাকতে হয়, না হয় জোর করে কাউকে কোরআন এবং সুন্নার কথা শোনানো যায় না। কোরআন এবং সুন্নার কথা শোনার আগে নিয়াতটাও পরিষ্কার থাকতে হয়, নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে না। আপনারা যে ওয়াজ মাহফিলে আসছেন, নিয়ত করে আসছেন, কথা বলে নাকি আমার কথা বুঝেন নাই, যে মাহফিলের শুরুতে বলা হয়েছে যে সুদূর ঢাকা থেকে আগত, আসলে ঢাকা থেকে আগত না, আপনাদের এখান থেকে আগত, আপনাদের পাশের গ্রামের এই কৈয়ারা গ্রাম থেকে আগত। সুতরাং আমার কথা তো না বুঝার কথা না, আপনারা না বুঝলে তো আর পৃথিবীর কেউ বুঝবে না আমার কথা, তাহলে আপনারা তো ক্লিয়ার বুঝতেছেন নাকি, কারণ আপনাদের ভাষা আমার ভাষা এক এক জিনিস, একই কথা, আপনাদের আঞ্চলিক ভাষা পরিভাষা সবগুলোর উপরে আমাদের আমার পিএইচডি, জন্ম থেকেই আপনাদের ভাষায় তো কথা বলি, তাহলে আপনারা তো আমার কথা বুঝেন, এই জন্য জবাব দেন না কেন, একটু কষ্ট করে কথা বলবেন, আবার কেউ বেয়াদবি মনে করবেন না যে হুজুরে খালি জিজ্ঞাসা করে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা যারা ওয়াজ মাহফিলে আসছি আজকে, আপনারা কি নিয়ত করে আসছেন না নিয়ত ছাড়া আসছেন? মাশাআল্লাহ, এটা আবার বুঝছে আমার কথা, নিয়ত করে আসছেন না নিয়ত ছাড়া আসছেন? আচ্ছা, নিয়ত পড়ি আসছেন না পড়ি আসেন নাই? এবার তো একটা লাভ দেখা দিছে, নিয়ত কি পড়ি আসছেন? মাহফিলে রওনা দেওয়ার সময় কি বলছেন, নাওয়াইতুয়ান আজহাবা ইলাল মাহফিল ফি আদার মানি কাশেমালি, এরকম দোয়া করে আসছেন, নিয়ত করে আসছেন। তাহলে আপনারা সওয়াব পাইবেন কেমনে? সওয়াব পাইবেন? এবার তো সন্দেহের মধ্যে পড়ে গেছে, হায়রে এত কষ্ট করে মাহফিলে আসছি, এখন কয় সওয়াব পাবো কিনা। আমরা নিয়াত করে আসছি, নিয়াত পড়ে আসি নাই, কথাটা বুঝছেন? আমার নিয়াত করে আসছি, নিয়াত পড়ে আসি নাই, আর নিয়তের নিয়ত করার উপরেই সওয়াবটা নির্ভরশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আমলের সওয়াব নিয়তের মাধ্যমে দিয়ে থাকেন। যার নিয়ত যেটা থাকবে, যার মাকসাদ যেটা থাকবে, সেই নিয়তের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। তাহলে আমাদের নিয়ত আছে, গত থেকে বেরে তো হয়েছি আলোচনা শোনার জন্য, এটাই নিয়ত। ওই নাওয়াইতুয়ান আজহাবা ইলাল মাহফিল এটা পড়া লাগবে না, আপনি অন্তর থেকে যে নিয়ত করে বের হয়েছেন এটার নাম নিয়ত। তাহলে আমরা নিয়ত করেই আসছি যে আজকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথাবার্তা শুনব। আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিন যে কথাগুলো আমাদের দুনিয়াতেও কল্যাণে আসে, আখেরাতেও কল্যাণে আসে। সকলে বলি আমিন। যেই বিষয়ের উপরে আমরা অল্প কিছু কথা বলবো, সেই বিষয়টা হলো ঈমানের উপরে। আমাদের মৌলিক যে বিষয় ঈমান, যে জিনিসটি, এই ঈমানের উপরে আমরা দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আসছি আমাদের ঈমান আছে কিনা? যে অনেকের মনে হয় নাই নাকি? সবাই তো বলেন না, ঈমান আছে সবার? ইনশাআল্লাহ সবার আছে। তাহলে ঈমান আছে বলেই তো আমরা এখানে আসছি, ঈমান না থাকলে কি এখানে মাঝ মাহফিলে আসতাম নাকি? তাহলে বোঝা যায় আমাদের সকলের ঈমান আছে ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশে অজু ভাঙ্গে গেছে, অজু চলে গেছে, এরকম মানুষ দেখছেন? দেখে নাই মনে হয়। মানে রাধানগরের এদিকে, উত্তর আদরমানিকের দিকে কারো অজু যায় না নাকি? অজু গেছে এরকম মানুষ দেখছেন নে? দেখেন নাকি? কত দেখছি আমরা, মসজিদে নামাজ চলতেছে, একজন মুসল্লি বের হয়ে যাচ্ছে, তার অর্থ হলো ওনার অজু চলে গেছেন, এই জন্য উনি অজু করার জন্য বের হয়েছেন, দেখছেন না? তাহলে অজু ভেঙ্গে গেছে, অজু চলে গেছে, এরকম মানুষ আমরা দেখছি। নামাজ ভেঙ্গে গেছে, নামাজ চলে গেছে, নামাজ ছুটে গেছে, এরকম মানুষ দেখছি কিনা? দেখছি। কতবার নামাজ ভেঙ্গে গেছে, নামাজ দৌড়াই পড়ছে, এরকম দেখেন নাই? তাহলে বাংলাদেশে অজু ভেঙ্গে গেছে এটা আমরা দেখি, নামাজ ভেঙ্গে গেছে এটা আমরা দেখি, কিন্তু আল্লাহর কোন বান্দার ঈমান ভেঙ্গে গেছে, ঈমান ছুটে গেছে, এরকম কোন আল্লাহর বান্দা দেখছেন কিনা? আজ পর্যন্ত দেখা যায় নাই কোনো এলাকায়, না খালি আমাদের এই এলাকায়, যেমন না একেবারে ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, কোনো এলাকায় আজ পর্যন্ত একজন মুসলিম নারী অথবা পুরুষ পাওয়া যায় নাই যার ঈমান ভেঙ্গে গেছে। তাহলে বোঝা যায় এই দেশ এমন এক দেশ যেই দেশে অজু ভাঙতে পারে, যেই দেশে তায়াম্মুম ভাঙতে পারে, যেই দেশে নামাজ ভাঙতে পারে, যেই দেশে রোজা ভাঙতে পারে, কিন্তু ওই দেশে ঈমান ভাঙে না। এই দেশের ঈমান এত মজবুত, সব ভাঙলেও ঈমান কিন্তু ভাঙে না, মাশাআল্লাহ। এটা অনেক ভালো দিক, কি বলেন? যে এই দেশে কারো ইমান ভাঙ্গে না, কারো ইমান যায় না। যদি সারা জীবন আল্লাহর কোন বান্দা নামাজও না পড়ে তবুও আল্লাহর বান্দার ইমান যায় না, কি বলেন? কয় বাইরে নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু খুব শক্ত। আরে মিয়া তুমি নামাজ পড়লে কি হইব, তোমার ইমান কিন্তু দুর্বল। আমি নামাজ না পড়লেও আমার ইমান কিন্তু সবল। বাংলাদেশে নামাজ না পড়লেও ইমান কিন্তু খুব মজবুত থাকে, ইমান কিন্তু যায় না। কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের বিরুদ্ধে কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পছন্দ করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে কথা বলে, তারপরেও ইমান যায় না, ইমান থাকে। যাই করুক, বাংলাদেশের আমাদের কোন ভাই বোনের ইমান যায় না। তো এটা প্রশ্ন না যে ওযু যাইতে পারে, নামাজ যাইতে পারে, রোজা যাইতে পারে, ইমান কেন যায় না? ইমানও তো এরকম যাওয়ার কথা মাঝে মাঝে, নাকি কথা বলে নাকি? আমার কথা বুঝতেছেন না? কথা বেশি বলবো না, কথা অল্প বলবো, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে বিষয়ে আলোচনা করব এটা একটু বুঝের বিষয়, শোনার বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়, চিন্তার বিষয়, এটা কানসুখ করার বিষয় না। তো যে কথাটা বলতেছিলাম যে সবকিছু যায়, ইমান যায় না কেন, এই প্রশ্ন করা দরকার না মাঝে মাঝে? যে কি রে, এই দেশে ওযু যাইতে দেখি, নামাজ যাইতে দেখি, রোজা যাইতে দেখি, সব ভাঙ্গে, ইমান ভাঙ্গে না কেন? তার কারণ হলো আল্লাহর কোন বান্দা যদি ওযু ভঙ্গের কারণ না জানেন, উনি জীবনে একবার ওযু করলে আর জীবনে তার ওযু ভাঙবে না, দ্বিতীয়বার ওযু করা লাগবে না। ফজরের নামাজের ওযু করার পরে আল্লাহর এই বান্দা অসংখ্যবার টয়লেটে গেছে, কিন্তু জোহরের নামাজে ওযু করে নাই, আসরেও করে নাই, মাগরিবেও করে নাই, এশায়ও করে নাই, এক ওযু দিয়ে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত পড়ছে। কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে কি ভাইজান আপনি ফজরের নামাজ রোজু দিয়ে এশার নামাজ পর্যন্ত পড়লেন কিভাবে, কয় আমি তো ফজরের নামাজে কত সুন্দর করে ওযু করছি, এরপরে আমি আর ওযু করবো কেন? কয় আপনি না টয়লেটে গেছেন, এতবার কয় টয়লেটে গেলে আমার ওযুর কি হয়েছে, টয়লেটে না গেছে মিয়া আমার ওযুর কি হয়েছে? কারণ টয়লেটে গেলে যে ওযু ভাঙ্গে আল্লাহর এই বান্দা জানে না। রাত্রে এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘুমাইছে, ফজরের নামাজে ওযু বাদে মসজিদে চলে আসছে, জিজ্ঞেস করি চাচা ওযু করেন নাই কেন, ওযু বাদে কেন মসজিদে আসছেন? কয় মিয়া এশার নামাজে কত সুন্দর করে ওযু করছি, ফজরে করবো কেন? তা আপনি যে চাচা রাত্রে ঘুমাইছেন, কয় ঘুমাইলে আমার ওযুর কি হয়েছে, ঘুমাইছি না ওযুর কি হয়েছে? কারণ আল্লাহর এই বান্দা জানেন না ঘুমাইলে ওযু ভেঙ্গে যায়, এই জ্ঞান তার নাই, এটা তার জানা নাই। তাহলে বোঝা যায় ওযু ভঙ্গের কারণ যদি আল্লাহর কোনো বান্দা না জানেন, উনি জীবনে একবার ওযু করলে মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার তার আর ওযু লাগবে না, ওযু ভাঙবে না, এত বারবার ওযু করার দরকার নাই। ঠিক একইভাবে আল্লাহর বান্দা ইমান ভঙ্গের কারণ না জানার কারণে কত আগে ইমান ভাঙ্গি বসে রয়েছে, কিন্তু আল্লাহর বান্দা জানে না তার ইমান নাই। কয়রে মিয়া নামাজ না পড়লে কি হইব, ইমানের কি হয়েছে বলে না? কারণ আল্লাহর বান্দা জানে না যে নামাজ না পড়লে ইমানের কি অবস্থা হয়। যেই ইমানে নামাজ পড়াইতে পারে না, যেই ইমানে বাড়ি থেকে পঞ্চাশ গজ একশো গজ দূরে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমান কোনোদিন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। যেই ইমানে মসজিদে আনতে পারে না, ওই ইমানে জান্নাতেও নিতে পারে না। তাহলে কোন ইমানের পাওয়ার কতটুকু, কোন ইমানের জোর কতটুকু, কোন ইমানের খুঁটি কতটুকু, কোন ইমানের দৌড় কতটুকু, এটা বোঝা যাবে আমার ইমানে আমারে কতটুকু টানে নিতে পারে। যদি প্রচন্ড শীতের মধ্যে গভীর রজনীতে যদি আমার ইমান আমাকে ঘুম থেকে টেনে তুলে ফেলতে পারে, ফজরের আজান শোনার সাথে সাথে আমাকে ঘুম থেকে টেনে তুলতে পারে, তাহলে বুঝতে হবে আমার ইমান আমাকে জান্নাত পর্যন্ত নিতে পারে। যদি ইমান যদি এত দুর্বল হয়ে যায়, এত অসুস্থ হয়ে যায় যে ইমান একেবারে আইসিইউতে চলে গেছে, এমন ভাবে শুয়ে গেছে সকালবেলায় টান দিয়ে ইমান তুলতে পারে না, বসাইতে পারে না, ইমান এত দুর্বল বিছানায় ইমান শুয়ে গেছে, ল্যাপটা কম্বলটা পেলে ইমানে তুলবে এই পাওয়ারে নাই, এত দুর্বল। এইরকম দুর্বল ইমান আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত টেনে নিতে পারবে না। বুঝতে হবে আমার ভিতরে ইমান নাই, ইমান চলে গেছে অথবা ইমান রোগাক্রান্ত হয়ে গেছে। আমার ভাইরা, ইমান কাকে বলে আবার আসি আমরা, ইমান কি জিনিস, ইমান কাকে বলে, ইমান কাকে বলে, এই সংজ্ঞাটা নিব আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইমানের সংজ্ঞা দিয়েছেন ওইটাই হলো কিয়ামত পর্যন্ত ইমান। কিয়ামত পর্যন্ত ইমান ওইটাকেই বলে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সংজ্ঞা দিয়ে গেছেন, বলে গেছেন যে এটা ইমান। সহিহ আল বুখারি এবং সহিহ মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রিল আলাইহিস সালাম। এই হাদিসটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই বসা ছিলাম, এমন সময় ইজতালা আলাইনা রাজুলুন, এমন সময় একজন মানুষ আসলো আমাদের সামনে, শাদীদু বায়াদিস সিয়াব, ওই মানুষটার পোশাকটা দবদবে সাদা, শাদীদু সাওয়াদিস শার, চুলগুলা কুচকুচে কালো, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কেউ এই মানুষটাকে চিনে না, ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, তার ভিতরে সফরের কোনো আলামত নাই, কোনো চিহ্নও নাই। আচ্ছা, এই দিকে যে ভাইরা আছেন একটু ডিস্টার্ব করতেছেন আমাদের আলোচনার, সামনের দিকে, এখানে কি দোকান বসাইছেন নাকি? জি, এদিকে একটু ভাইরা কথা বলবেন না, এদিকে সমস্যা হয় আলোচনার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ আসলেন, মানুষটাকে কেউ চিনেও না, আবার মানুষটার মধ্যে সফরের কোনো চিহ্নও নাই, আলামত নাই। মানুষটা সোজা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেলেন, বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। তন্মধ্যে একটা প্রশ্ন ছিল, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, বাস ঈমান হলো এতটুকু। জিব্রিল আলাইহিস সালাম বললেন, সাদাকতা, আপনি যেই সংজ্ঞাটা দিছেন, যেই কথাটা বলছেন, এটা একেবারে সঠিক, এটার মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, সবাই মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, তবে কমান্ড দেওয়া যাবে না। আমাদের দেশের সম্মানিত বক্তাদের সিস্টেম হলো সবাই বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, এটা সুন্নতের খেলাফ, এটা বলা যাবে না। ওয়াজ করতে গেলেও অনেক সুন্নত মেনে সালাফদের মানহাজ মেনে ওয়াজ করতে হয়, না হয় সারা রাত ওয়াজ হবে মানুষের মধ্যে কোনো তাসির হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে, সালাফে সালেহীনের পদ্ধতিতে যদি ওয়াজ করা হয়, ওই ওয়াজ অল্প হইলেও কাজ করবে বেশি। এজন্য হয়তো মনে হয় যে খুব গরম ওয়াজ, সবাই সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু ওইটা সুন্নতের খেলাফ, কমান করা যাবে না। কিন্তু আপনি যখন একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, আপনি নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, নিজের থেকে বলবেন আলহামদুলিল্লাহ, বক্তা কমান করবে না যে আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ, এটা বলা যাবে না। আমরা যে গতানুগতিক ওয়াজ শুনি, সেই ওয়াজের মধ্যে অনেক জিনিস সুন্নতের খেলাফ আছে। এই জন্য আমি সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন, কিন্তু আপনারা নিজের থেকে বলবেন, চুপ করে বসে থাকা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের যে সংজ্ঞা দিলেন, ইমান যে জিনিস বললেন, সেখানে কয়টা জিনিসের কথা বলছেন? ছয়টা জিনিস। কয়টা? ছয়টা। এক নম্বরে বলছেন আন তুমিনা বিল্লাহ, ইমান আনতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে। এক নম্বরে আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে মালাইকাদের উপরে, ফেরেশতাদের উপরে। তিন নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোর উপরে। চার নম্বর হলো ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের উপরে। পাঁচ নম্বরে হলো ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে। ছয় নম্বরে হলো ওয়া আন তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে, তাকদীরের উপরে। এই ছয়টা জিনিসের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন যে এই ছয়টার নাম হলো ইমান। এই ছয়টা জিনিসকে বলা হয় আরকানুল ইমান, ইমানের আরকান, ইমানের। আচ্ছা, নামাজের আরকান আহকাম নাম শুনছেন না? নামাজের আরকান আহকাম কয় ফরজ বলেন? কিরে, এই দেশে তো নামাজের আরকান আহকাম জানে না। ওয়াল্লাহ জানে, কিন্তু জানিয়ে চুপ করে রয়েছে। দেখেন, জানি নাকি 13 ফরজ। তাহলে নামাজের আরকান আহকাম কয় ফরজ? আচ্ছা, ইমানের আরকান আহকাম কয় ফরজ? জি, ছয়টা তো আরকান, আবার আহকাম আছে না? নামাজের আরকান এবং আহকাম, আরকান হইল কয়টা? আরকান সাতটা না, আরকান ছয়টা, আহকাম সাতটা। মানে বাহিরের গুলাকে বলা হয় আহকাম, ভিতরের গুলাকে বলা হয় আরকান। তাহলে আরকান আহকাম মিলে 13টা। ঠিক ইমানেরও এরকম, বাহিরের আছে 9টা, ভিতরের আছে 6টা। 9 আর 6 কয়টা? জি, 15টা। মাশাআল্লাহ, অঙ্কে তো খুব ভালো মেধা, বলার সাথে সাথে ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে 9টা আর 6টা, মোট কয়টা? 15টা। তাহলে ইমানেরও এরকম 15টা আরকান আছে, আহকাম আছে। কিন্তু দেখেন, আপনারা নামাজেরটা বলতে পারছেন, ইমানেরটা বলতে পারেন নাই। আচ্ছা, নামাজ আগে না ইমান আগে? আল্লাহর কোন বান্দার ইমান আনছেন, নামাজে কিছু দুর্বলতা আছে কিন্তু ইমান আছে, এই আল্লাহর বান্দা জান্নাতে যাবে কিনা বলেন? যাবে। আরে এক আল্লাহর বান্দা সারা জীবন নামাজ পড়ছেন কিন্তু ইমানে ঠিক নাই, জান্নাতে যাইব না? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের লিডার, সারা জীবন নামাজ পড়ছে কিন্তু ইমান নাই, ইমানের মধ্যে মুনাফিকি, জান্নাতে যাবে? যাবে না। তাহলে নামাজের আগে ইমান দরকার। কিন্তু নামাজের আরকান আহকাম 13 ফরজ আমরা জেনেছি, কিন্তু ইমানের আরকান আহকাম কয় ফরজ সেটা জানি নাই। তাহলে আগে জানা দরকার ছিল ইমানের আরকান আহকাম কয়টা, তারপরে নামাজের কয়টা। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমাদের দেশে ইমানে মুজমাল আর ইমানে মুফাসসাল আছে, আছে না? আচ্ছা ইমানে মজমালটা বলেন তো দেখি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এখানে ইমানে মজমালের ভিতরে আমরা কি বলছি, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সকল আহকাম এবং আরকান কবুল করলাম, মেনে নিলাম। বলছি না জীবনে কোনোদিন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, ও খতিব সাহেব হুজুর, ইমানের আহকাম ইমানের আরকান কবুল করছি, ইমানের আহকাম কোনগুলা আরকান কোনগুলা? বলছেননি কোনোদিন, খবর এলন নাই, খালি বিয়ের দিন কবুল কই চলিয়ে আসেন। বিয়ের দিন জিজ্ঞাসা করতেছে যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহরের বিনিময়ে আপনার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, তখন তো আপনি খুশি, কতক্ষণে খালি কবুল করবেন? বলার আগেই কয় আলহামদুলিল্লাহ কবুল কবুল। আচ্ছা কবুল করছেন, কবুলের পরে আপনি শ্বশুর বাড়ির থেকে চলে আসছেন, কারে কবুল করছেন, কার মেয়ে কবুল করছেন, কি করছেন, আর খবর এলন নাই। এই বিয়ে থাকবো কি বলেন? কোন খবর লন নাই, এক বছর গেছে, দুই বছর গেছে, তিন বছর গেছে, চার বছর গেছে, পাঁচ বছর গেছে, বিয়েটা থাকবো? এটা অটোমেটিক ভাঙ্গি দিব। আল্লাহর উপরে ইমান আনার ক্ষেত্রে বললাম ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের আহকাম ইমানের আরকান আমি কবুল করলাম, কি কবুল করছি সেটার খবর তো লইতে হবে। আমি ইমানের আরকান কোনগুলা কবুল করছি, ইমানের আহকাম কোনগুলা কবুল করছি, সেই খবর না নিলেও ইমান থাকবে না। এই খবরটা না নিলেও ইমান থাকবে না। তাহলে ওই যে ইমান কেমনে থাকে না, ওইটা না জানার কারণে আমাদের ইমান আছে, ইমান যায় না। তাহলে ইমানের আহকাম হলো নয়টা, আরকান হলো ছয়টা, ইমানের আরকান আহকাম হলো মোট পনেরোটা, এটা মনে রাখবেন ভালো করে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধু আরকানের ছয়টা, আর আহকামের গুলা আমাদের ওয়েবসাইটে পাইবেন, tafsirulquran.com এ পাইবেন, আর অন্য সময় আল্লাহ পাক সময় সুযোগ দিলে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শুধু আরকানুল ইমান, ইমানের আরকান ছয়টা আরকান। একটু আগে যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছয়টা, এই ছয়টার নাম ইমানের ছয়টা আরকান, ছয়টা রুকন। তাহলে এক নম্বরটা কি, আমানতু বিল্লাহ, আল ইমানু বিল্লাহ। এক নম্বরটা হলো আল্লাহর উপরে ইমান, এক নম্বরটা আল্লাহর উপরে ইমান। আচ্ছা আল্লাহর উপরে ইমানটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন এই বিশ্বাসটা একজন মুশরিক করে কিনা? জি, একজন হিন্দুকে জিজ্ঞাসা করে দেখেন যে কোনো একজন সৃষ্টিকর্তা আছে কিনা, হিন্দু কি বলবে? আছে। হিন্দুও বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, আমিও বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছে। হিন্দুও বিশ্বাস করে রিজিক দেন সৃষ্টিকর্তা, আমিও বিশ্বাস করি রিজিক দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হিন্দুও বিশ্বাস করে জীবন মৃত্যু দান করে সৃষ্টিকর্তা, আমিও বিশ্বাস করি এটা করেন সৃষ্টিকর্তা। তাহলে আমার মাঝে আর তার মাঝে ইমানের পার্থক্যটা কোথায়? আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা সুন্দর করে বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। মুশরিকদেরকে এই প্রশ্নটি আপনি জিজ্ঞাসা করেন, মাইয়ার জুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দে? সব মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে রিজিক দে কে, মুশরিক উত্তর দিবে আল্লাহ। ফাসায়াকুলুনা আল্লাহ, মুশরিক বলবে আমাকে রিজিক দে আল্লাহ। হয়তো সে নামটা ভিন্ন ভাষায় বলবে, হয় বলবে গড, হয় বলবে ভগবান, হয় বলবে যে কোনো একটা নামে বলবে, কিন্তু বুঝাইতেছে আল্লাহকে। একজন মুশরিককে জিজ্ঞাসা করেন, ওয়ামাই ইউদাব্বিরুল আমর, চন্দ্র সূর্য নক্ষত্র এই পৃথিবী সমগ্র দুনিয়া এই সব কিছুকে পরিচালনা করে কে? ওই মুশরিকও বলবে আল্লাহ। ওই মুশরিককে জিজ্ঞাসা করেন, তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টি শক্তির মালিক কে? এই প্রশ্ন করেন, জবাব দিবে আল্লাহ। ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়ামাই ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই। একজন মুশরিককে জিজ্ঞাসা করেন, কে তোমাকে মৃত্যু থেকে জীবন দে, জীবন থেকে মৃত্যু দে? মুশরিক বলবে আল্লাহ। তাহলে মুশরিকও তো সব স্বীকার করলো, ওই মুশরিকের সাথে আমার সাথে পার্থক্যটা কোথায়? সেও বলতেছে আল্লাহ আছে, আমিও বলতেছি আল্লাহ আছে, পার্থক্যটা এক জায়গায়। আমার ঈমানটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক। কিন্তু মুশরিক মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মালিক, একমাত্র মালিক মনে করে না। আমি বিশ্বাস করি আমার রব আমার খালেক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব মনে করে না। আমি বিশ্বাস করি এবাদত বন্দেগি যা করতে হবে একমাত্র আমার রবের জন্য করতে হবে, কিন্তু মুশরিক মনে করে এবাদত বন্দেগি আল্লাহর জন্য কিছু করতে হবে, অন্যের জন্য কিছু করতে হবে। আমার মাঝে আর মুশরিকের মাঝে পার্থক্যটা হলো এই জায়গায় যে আমি সবকিছুকে একমাত্র মনে করি, কিন্তু মুশরিক এটাকে একমাত্র মনে করে না। তাহলে আমার আপনার রবকে, এই যে হয় নাই এতক্ষণ কি শিখেলাম, আমার আপনার রবকে একমাত্র আল্লাহ একমাত্র বলতে হবে। একমাত্র থাকলে এটার নাম তাওহীদ, একমাত্র না থাকলে এটার নাম শিরক। তাহলে আমার আপনার রবকে একমাত্র আল্লাহ, তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? আমার আপনার রিজিকদাতা কে? আমার আপনার জীবনদাতা মৃত্যুদাতা কে? আমার আপনার তাকদীরের ফয়সালাকারী কে? আমার আপনার রোগ নিরাময়কারী কে? আমার আপনার সন্তান দাতা কে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এইটার নাম তাওহীদ, সব একমাত্র আল্লাহ। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ক্ষমতার মালিক হয়, তাহলে সন্তান হচ্ছে না এক লোকের, এক বছর দুই বছর তিন বছর চার বছর সন্তান চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এখন একমাত্র আল্লাহর কাছে না আছে, কিছুদিন আল্লাহর কাছে চাইলেন কিন্তু দেখতেছেন হয় না, এরপরে সন্তান চাওয়ার জন্য চলে গেলেন খাজা বাবার কাছে। কোথায় চলে গেছেন? খাজা বাবার কাছে। কয় কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে, নাউযুবিল্লাহ, এরকম কথা শুনছেন? শিরকি কথা, ঈমান চলে যাবে। কেউ ফিরে না খালি হাতে, গেলে আমার মাওলার দরবারে, আল্লাহর দরবারে গেলে কোনো মানুষ খালি হাতে, কিন্তু খাজার দরবারে গেলে খালি পকেটে খালি ইমানে ফিরতে হবে, পকেটও খালি হবে ইমানটাও খালি হবে। তাহলে আমার আপনার সন্তান দরকার, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। মুশরিকের সাথে আমার এই জায়গায় পার্থক্য, মুশরিক আল্লাহর কাছেও চায়, খাজা বাবার কাছেও চায়, আর মুমিন শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চায়, কোনো খাজা বাবার কাছে। তাহলে আমার আপনার ভালো খারাপ শুভ অশুভ সম্পদ দেওয়া না দেওয়া এগুলোর মালিককে? তাহলে একমাত্র আল্লাহ যদি আমার সবকিছু নির্ধারণকারী হয় তাহলে আমি ঘর থেকে বের হইলাম, বের হওয়ার পরে এখান থেকে একটা ভালো কাজে আমি ফেনীর উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলা একটা খালি কলসি নিয়ে বাহির হয়েছে, তখন আমি কই আজকে যে ভালো কাজটা নিয়ে আমি রওনা দিছিলাম একেবারে বরবাদ, কি বলেন? আজকে যাত্রাটা ভালো হয় নাই, যাত্রাটা বরবাদ হয়ে গেছে। তো আমার যাত্রা ভালো করার খারাপ করার, আমার কাজটা করার না করার একমাত্র মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়, তাহলে খালি কলসি আমারে কি করল, কি বলেন? খালি কলসির কোনো ক্ষমতা আছে? আমি বিশ্বাস করতেছি একমাত্র ক্ষমতা আমার আল্লাহর, তো খালি কলসির ক্ষমতা আবার বিশ্বাস করলাম কিভাবে? তখন ইমান থাকবে? এটার নাম শেরেক। শেরেকটা খুব সূক্ষ্ম বিষয়, ইমান নষ্টকারী একবারে সহজ সহজ বিষয়। সমাজে বিয়ের তারিখ নির্ধারণ করার জন্য বসছে, একজন আরেকজনকে বলে শোনো শনিবারে মঙ্গলবারে তারিখ দিও না, এই দুদিন কিন্তু ভালো না, বিয়ের তারিখটা শুক্রবারে দাও, বিয়ের তারিখটা সোমবারে দাও, বিয়ের তারিখটা বৃহস্পতিবারে দাও। শনিবারের মঙ্গলবারের কি ক্ষমতা? যেই ক্ষমতা আপনার বিয়েটা শুভ হবে না। আপনি বলতেছেন একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তাহলে শনিবার মঙ্গলবারের কেউ ক্ষমতার মালিক মনে করলেন, ইমানের এখানে সমস্যা, গন্ডগোল। রবিবারে বাস কাটতে নিষেধ, পুরা এলাকায় উত্তরাধার মানিক নিসবানুয়া মধুগ্রাম কৈয়ারা সব ঘুরে আসেন, কেউ বাস কাটে না, বাস দিবে না রবিবারে, দিব নাই। তো রবিবারে বাস কাটলে সমস্যাটা কোথায়? রবিবারের কোনো ক্ষমতা আছে? রবিবারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? এখনো ঠিক হয় না, একমাত্র আল্লাহর। তাহলে যদি ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ হয়, আমার বাসের মালিক যদি একমাত্র আল্লাহ হয়, আমার বাসের জারের মালিক যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়, তাহলে শনিবারে কাটলেও অসুবিধা নাই, রবিবারে কাটলেও অসুবিধা নাই, মঙ্গলবারে কাটলেও অসুবিধা নাই, সবগুলা আমার আল্লাহর দেওয়া দিন, সুবহানাল্লাহ। কিন্তু দেখেন রবিবারে বাস কাটে না, ঠিক আছে না? তাহলে রবিবারের ক্ষমতায় বিশ্বাস করলেন, আপনি একমাত্র আল্লাহর ক্ষমতায় বিশ্বাস হয় নাই। সকাল বেলায় দোকানে গেলেন, টাকা নিয়ে যান নাই, দোকানদার আপনারে বাকি দিবে না, কয় সকাল বেলায় প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না, আপনি পরে আসেন, কতক্ষণ পরে আসেন, কতক্ষণ পরে সারাদিন বাকি দেওয়া যাবে, কিন্তু প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না। তো প্রথম কাস্টমার বাকি দিলে সমস্যাটা কি, অসুবিধাটা কি? অসুবিধাটা কোন জায়গায়? আপনি বিশ্বাস করছেন প্রথম কাস্টমার যদি বাকি দেওয়া হয়, এটার এমন এক পাওয়ার আছে সারাদিন বাকিতে বাকিতে যাইব, সারাদিন আর আজকে বেচা কিনা ভালো হবে না, সারাদিন আর ভালো যাবে না, সারাদিন এই অবস্থায় যাবে, এই জন্য প্রথম কাস্টমার বাকি দে না। এখানে ইমানের সমস্যা আছে। সকালবেলায় দোকান খুলছে, দোকান খোলার সময় দোকানের ভিতরে আগরবাতি জ্বালায়, দোকানের ভিতরে পানি ছিটায়, দোকানের ভিতরে অনেক কার্যক্রম করে। জিজ্ঞেস করি, ভাই এরকম করেন কেন দোকানের ভিতরে? কয় এরকম না করলে দোকানের মধ্যে লক্ষ্মী আসে না, কি আসে না? তা আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী, আপনার দোকানে লক্ষ্মী আসবো কেন, কি বলেন? লক্ষ্মী আপনার দোকানে আসবো কেন? লক্ষ্মী তো যাইব হিন্দুর দোকানে, আপনি মুসলমানের দোকানে লক্ষ্মীর কি দরকার? তাহলে আপনার আমার ভিতরে বিশ্বাস ঢুকে আছে যে দোকানে ব্যবসা বাণিজ্যে উন্নতি হইলে লক্ষ্মী লাগে, লক্ষ্মী না হইলে উন্নতি হয় না, শেরেক ঢুকে আছে, ইমানে সমস্যা হয়ে গেছে, ইমানে রোগ হয়ে গেছে। কয় আমার মেয়েটা খুব লক্ষ্মী, আমার ছেলের বোটা খুব লক্ষ্মী, আমার নাতিটা খুব লক্ষ্মী। আপনার ছেলে লক্ষ্মী হবে কেন, আপনার নাতি লক্ষ্মী হবে কেন, আপনার ছেলের বউ লক্ষ্মী হবে কেন? কয় এর বিয়ে করানোর পরে আমার ঘরে একবারে সব ধন সম্পদে ধানে চাইলে ভরে গেছে, লক্ষ্মী লাগিয়ে গেছে, তা আপনার ঘরে লক্ষ্মী লাগবো কেন? কি বলেন, আমার কথা বুঝতে পারছেন? আপনার সম্পদ বাড়ানোর কমানোর, আপনার সম্পদের বরকত দেওয়া না দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। তা আপনার অমুক লক্ষ্মী অমুক অলক্ষ্মী এটার কারণে আপনার সম্পদ বাড়ে আর কমে, এই বিশ্বাস করলে ইমানের সমস্যা আছে। আপনার আল্লাহর উপরে এখন ইমানটা ঠিক মতো হয় নাই। আপনি বলতেছেন আপনার ভালো খারাপ জন্ম মৃত্যু বিপদ আপদ সব কিছু দেওয়ার মালিক কে, আবার নেওয়ার মালিক কে? আচ্ছা, তাহলে আপনি বিশ্বাস করতেছেন আপনার কুম্ভ রাশির কারণে, তুলা রাশির কারণে, সিংহ রাশির কারণে, কর্কট রাশির কারণে আপনার এই দিনগুলা ভালো যাইতেছে না, খুব কষ্টে যাইতেছে, বিপদে যাইতেছে? তুলা রাশির কর্কট রাশির কোনো ক্ষমতা আছে? তুলা রাশির ক্ষমতায় যে বিশ্বাস করছেন, ইমান আছে? তুলা রাশি কর্কট রাশি এগুলা তারকারাজির সাথে সম্পৃক্ত, এগুলা এক একটা তারকার নাম, কর্কট, তারপরে তুলা, সিংহ, মেষ, বৃশ্চিক, এগুলা এক একটা নক্ষত্রের নাম। মুশরিকরা বিশ্বাস করে একজন মানুষের ভাগ্যটা ওই নক্ষত্রের সাথে লটকানো আছে, টাঙ্গানো আছে। এজন্য ওই নক্ষত্রের আলোকে আপনার গণনা করে বোঝা যাবে আপনার আগামী দিন, আগামী এক বছর কেমন যাবে। তাহলে আপনি আমি বিশ্বাস করতেছি আমার আপনার সবকিছু ভালো খারাপ বিপদ আপদ জন্ম মৃত্যু সবকিছু দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, নেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। তাহলে ওই তারকার কি ক্ষমতা? আপনি তারকা পূজারি হয়ে গেছেন, নক্ষত্র পূজারি হয়ে গেছেন যখন বিশ্বাস করলেন যে আপনার তুলা রাশি কুম্ভ রাশির কোন ক্ষমতা আছে। এটা ইমানের সমস্যা। আপনি চন্দ্রগ্রহণের ক্ষমতায় বিশ্বাসী, চন্দ্রগ্রহণের ক্ষমতা বুঝেন? আমাদের মা বোনেরা খবর নেয় কোন দিন চন্দ্রগ্রহণ হবে, কোন দিন সূর্যগ্রহণ হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের দিনে আমাদের মা বোনেরা, বিশেষ করে গর্ভবতী মা বোনদেরকে কোনো কিছু খাইতে দেয় না, কোনো কাজ করতে দেয় না, ঘুমাইতে দেয় না, কয় খালি হাঁটো আর হাঁটো, হাঁটো আর হাঁটো, বসাও যাবে না, শোয়াও যাবে না, কাজ করাও যাবে না, করলে কি হবে? হ্যাঁ, কয় এটার প্রভাব পেটের বাচ্চার উপরে পড়বে। পেটের বাচ্চার উপরে কোনো প্রভাব ফেলার ক্ষমতা চাঁদেরও নাই, সূর্যেরও নাই, এটার ক্ষমতা একমাত্র আমার রব্বুল আলামিনের। আপনি রব্বুল আলামিনকে একমাত্র ক্ষমতার মালিক মনে করেন নাই, মনে করছেন চাঁদেরও ক্ষমতা আছে, সূর্যেরও ক্ষমতা আছে। এই চাঁদের ক্ষমতায় সূর্যের ক্ষমতায় বিশ্বাস করার মানে হল ইমানের সমস্যা আছে, ইমানের ভিতরে শেরেক ঢুকে আছে। এইভাবে যদি দেখি ঘূর্ণিঝড় একটা হইল, ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা গেছে, একবার সিডর হয়েছে না, সিডর নাম শুনছেন না? কোন জায়গায় হয়েছে সিডর, কোন অঞ্চলে বেশি হয়েছে বলেন দেখি? হ্যাঁ, বাগেরহাট, তারপরে ফিরোজপুর, খুলনা, ওই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিডর হওয়ার পরে আল্লাহর বান্দারা বলে যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। এটা কি প্রাকৃতিক বিপর্যয়? আচ্ছা, প্রকৃতির কি কোনো ক্ষমতা আছে? কথা কয় না। প্রকৃতির কোনো ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতা কে? তাহলে সিডর পরিচালনা করে কে? সিডরের মালিক কে? সিডরের মালিকও একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটা প্রকৃতির কোনো ক্ষমতা নাই, প্রকৃতির কারণে এটা হয় নাই, এটা রব্বুল আলমিনের নির্দেশ পাওয়ার পরেই এটা হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, وَقَالُوا مَا هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَا إِلَّا الدَّهْرُ। মুশরিকরা বলাবলি করে এই সব হলো প্রাকৃতিক নিয়মে হয়, প্রাকৃতিক খেলাধুলা, কয় প্রাকৃতিক কারণে আমরা একদিন নিশ্চিন্ন হয়ে মাটির সাথে মিশে যাব, সব প্রকৃতির ক্ষমতা। ক্ষমতা কিসের? মুশরিকরা বলে প্রকৃতির ক্ষমতা, আজকে মুসলমানও বলে প্রকৃতির বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, এটা প্রাকৃতিক কারণে হয়েছে। এই প্রাকৃতিক কারণের ক্ষমতা বিশ্বাস করা শিরক, ইমানের সমস্যা আছে, প্রকৃতির কোনো ক্ষমতা নাই। আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল, শুনছেন না? আব্রাহা আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করতে আসছে। আব্রাহা চিন্তা করল এই মক্কার মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই, আমি বিশাল ক্ষমতাশালী। তখন আব্দুল মুত্তালিব মক্কার জনগণকে নিয়ে বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বুল আলামিন আমার 100টা উট ওই আব্রাহা চিন্তাই করে ডাকাতি করে নিয়ে গিয়েছিল, আমি ওই উটের মালিক হওয়ার কারণে ওই উটগুলো আমি উদ্ধার করতে পেরেছি, কিন্তু রব্বুল আলামিন এই গড়ের মালিক কিন্তু আমি নই, এই বাইতুল্লাহর মালিক হইলেন আপনি। এই বাইতুল্লাহকে রক্ষা করার মতো ক্ষমতা আমাদের মক্কাবাসীর নাই, রব্বুল আলামিন আপনার গড়ের হেফাজত আপনি করেন। সুবহানাল্লাহ, আপনার গড়ের হেফাজতটা আপনি করেন, আমরা পারবো না, আমাদের ওই সাধ্য নেই। আল্লাহ রব্বুল আলামিন নিজেই আল্লাহর এই গড়ের হেফাজতের দায়িত্ব নিলেন। আব্রাহা যখন মুজদালিফার ময়দানের দিক থেকে বাতনে মুহাসসার নামক জায়গায় এসে পৌঁছল, 60,000 পদাতিক বাহিনী, 13টা বিশাল বিশাল হাতি, আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের দিক থেকে যাকে যাকে এমন পাখি পাঠাই দিলেন যেই পাখি মক্কার মানুষ জীবনে দেখে নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। কি পাখি পাঠাইছেন? কে কইছে আবাবিল পাখি? এখানে আবাবিল পাখির নাম, কোন পাখির নাম না, মানুষ মনে করে যে আবাবিল পাখি পাঠাচ্ছে, আবাবিল পাখি না, আবাবিল অর্থ হইল যাকে যাকে দলে দলে লোহিত সাগরের দিক থেকে যাকে যাকে দলে দলে শুধু পাখি আসতেই আছে, আসতেই আছে আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আমি আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা কত আমি আল্লাহ ছাড়া কেউ জানো না। আল্লাহর সেনাবাহিনী যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক আল্লাহর এক একটা সেনাবাহিনী, ঠিক এই পাখিগুলো আল্লাহর সেনাবাহিনী। এই পাখি মক্কার মানুষ জীবনে দেখে নাই, পাখিগুলার পা গুলো ভিন্ন ধরনের, পাঞ্জাগুলো, ঠোঁটগুলো ভিন্ন ধরনের, এক একটা তিনটা করে পাথর একটা ঠোঁটের মধ্যে, দুইটা দুই পায়ের মধ্যে, পাথরগুলা বিহজারাতিম মিন সিজ্জিল, একবার পাকনা পাথর। এই পাথরগুলো মাথার উপরে নিক্ষেপ করলে সাথে সাথে পুরা শরীর জলসে গিয়ে শুধু হাড্ডিগুলো থাকে, গোস্তগুলো জলসে পড়ে যায়। এইরকম পাথর নিয়ে পাখিরা যাকে যাকে এসে আল্লাহর ঘরকে আব্রাহার হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। তাহলে আমার আপনার প্রাকৃতিক বিপর্যয়ে, প্রকৃতির কোন নিয়মে আমাকে আপনাকে ক্ষতি করতে পারে না। একমাত্র ক্ষতি করার, উপকার করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, এটার নাম ঈমান। আল ইমান বিল্লাহ, আল্লাহর উপরে ইমান। আচ্ছা, যিনি আমার আপনার একমাত্র রব, যিনি সকল ক্ষমতার মালিক, এবাদত করব কার জন্য? এই জায়গায় আমাদের বেশি গন্ডগোল, এবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রাব্বুল আলামিন, এবাদত করি একমাত্র আপনার, গোলামি করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। দুই জায়গায় আছে ইয়্যাকা ইয়্যাকা। ইয়্যাকা মানে কি? একমাত্র, অনলি, শুধুমাত্র। এবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ, আর কারো এবাদত করা যাবে না। তাহলে সেজদা একটা গুরুত্বপূর্ণ এবাদত। সেজদা তো বুঝেন নাকি? নামাজের মধ্যে সেজদা করি না, এক রাকাতে কয়টা সবাই বলেন না দেখি, এক রাকাতে সেজদা কয়টা? চার রাকাতে কয়টা? তিন রাকাতে কয়টা? মাশাআল্লাহ, দেখছেন অঙ্ক খুব ভালো, কিন্তু সবাই ভালো পার। তাহলে প্রত্যেক রাকাতে দুটা করে সেজদা করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটবর্তী হয়ে যায়, এত কাছাকাছি পৌঁছে যায় যখন বান্দা আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর নিকটবর্তী হওয়ার, কাছাকাছি হওয়ার বড় মাধ্যম হলো সেজদা। তাহলে সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই সেজদা কার জন্য করবেন? এখন যদি কোনো বাবার দরবারে গিয়ে সেজদা করেন, কোনো মাজারে গিয়ে সেজদা করেন, ইমান থাকবো? সেজদা, খবরদার, এই সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ, আমার রব, আর কেউ আমার সেজদা পাইতে, অন্য জায়গায় গিয়ে সেজদা করবেন, ইমান থাকবে না, তাওহীদ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, সেজদা করো একমাত্র ওই আল্লাহর, আল্লাযী খালাকাহুন্না, যিনি চন্দ্রকে বানাইছেন, সূর্যকে বানাইছেন, তোমাকে বানাইছেন। সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহ রসুলকে সেজদা করা যাবে কিনা? জি, রসুলকে সেজদা করলে অসুবিধা কি? জি, আরে মিয়া, রাসুল না হইলে তুমি হইতানি, শরীয়ত হইত নি, তো রাসুলের সেজদা করলে অসুবিধা কি? করা যাবে, করলে ইমান থাকবে না। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ফানাহানু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনাকে চতুষ্পদ জন্তু সেজদা করে, গাছপালা সেজদা করে, আমরাও চাই আপনাকে একটু সেজদা করার জন্য, আমাদেরও মন চায় আমরা একটু সেজদা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। ও আল্লাহর বান্দারা শোনো, ইবাদত করবা একমাত্র তোমাদের রবের আল্লাহর, ওয়া আকরিমু আখাকুম, আর সম্মান করবা তোমাদের ভাইকে, তোমাদের ভাইকে সম্মান করবা, ইবাদত করবা একমাত্র আল্লাহর। আমি নবীকে সম্মান করবা, আমি নবীকে ইবাদত করা যাবে না, সেজদা করা যাবে না, আমি নবীকে সেজদা করলেও তোমার ইমান থাকবে না। তাহলে যেখানে আপনি নবীকে সেজদা করতে পারবেন না, আল্লাহর জমিনে আর কোন জীবিত মৃত মানুষকে সেজদা করা যাবে না। আমার ভাইরা এবং বোনেরা, ইমানটা খুব দামি জিনিস, ইমানটা খুব মূল্যবান জিনিস, ইমানের মতো দামি জমিনে আর কিছু নাই। আছে আমাকে আপনাকে যদি বলা হয় সারা দুনিয়ার সমস্ত সম্পদ সমস্ত ক্ষমতা তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমার ইমানটা বিক্রি করে দাও, বিক্রি করবেন? তাহলে ইমানটা এত দামি, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতেও বেশি দামি আমার আপনার ইমান। তাহলে দুনিয়াতে বিল গেটস বড় ধনী না আমরা বড় ধনী? কি কয়, আপনারা বড় ধনী? হ্যাঁ, তো বিশ্বের ধনীদের তালিকায় তো আপনাদের নাম থাকে না? থাকে, বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের প্রতি বছর লিস্ট হয় না, ওই লিস্টের মধ্যে আপনাদের নাম আছে? নাম আছে কার? বিল গেটস এর, অনেক বড় বড় অমুসলিমদের। অর্থাৎ এই দুনিয়ার জাগতিক যে সম্পদ এর থেকেও দামি হলো আমাদের ইমান। এজন্য দুনিয়ার মুশরিকদের সাথে আমরাই ধনী। আমাদের কাছে ইমানের মতো একটা এমন সম্পদ আছে সারা দুনিয়া বেচলেও এটা সমান হয় না, সুবহানাল্লাহ। তাহলে এত দামি জিনিস ইমান, এই ইমানটাকে কোন অবস্থায় নষ্ট করা যাবে না। কবরে যাবেন কি নিয়ে? ইমানটা লই যেতে হইব তো নাকি? নাকি যদি ইমান দুনিয়াতে রাখি যাবেন, ইমানটাকে কবরে নিয়ে যাবেন না দুনিয়াতে রাখি যাবেন? ছেলেমেয়ের গোজন্য রাখি গেলে যদি কোন জানা ইমানটা লই কবরে যাবো না, একা একা যাই, এটা আমার ছেলে মেয়েদের জন্য থাকুক, রাখি যাওয়া যাবে? ছেলে মেয়েদের জন্য দুনিয়ার সম্পদ ওয়ারাসাত রেখে যাবেন, দিন শিখাই যাবেন, দিনের তালিম দিয়ে যাবেন, কিন্তু ইমানটা আপনার সাথে করে নিয়ে যাইতে হবে। আচ্ছা, যদি কোন যে ইমানটা সব জায়গায় নেওয়া যাবে না, এটা দামি জিনিস, টয়লেটে ঢুকার সময় ইমানটা রাখি গেলেন, ইমানটারে বাহিরে রাখি গেছেন টয়লেটে ঢুকার সময়, ইমান থাকবো? এটা এমন এক জিনিস, টয়লেটে গেলেও ইমান সাথে নিয়ে যাইতে হয়, বিছানায় ঘুমাইতে গেলেও সাথে নিয়ে যাইতে হয়, বাসে উঠলেও সাথে নিতে হয়, বিমানে উঠলেও সাথে নিতে হয়, আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন সাথে করে নিতে হয়, চাকরির জন্য অফিসে ঢুকবেন সেখানেও নিতে হয়, দুনিয়ার যেই জায়গায় যাইবেন সেই জায়গায় সাথে করে ইমানের নিতে হয়। ইমান কোথাও রাখি যাওয়া যায় না, রাখি গেলে ইমান এমন জিনিস, একটু যদি বাইরে কোনো জায়গায় রাখি যেতে পারেন চুরি হয়ে যায়। কি হয়ে যায়? কথা কয় না, স্বর্ণ ভালো একটা দামি চেইন আপনি এক জায়গায় যাওয়ার সময় বাইরে রাখি গেছেন, থাকবো এটা বা পরে আসি পাইবেন? আর আমি একটা ভালো জুতাই তো পাওয়া যায় না আসি, স্বর্ণের চেইন তো দূরের কথা। তাহলে ইমান যে মহামূল্যবান দামি জিনিস, এটা বাহিরে বা অযত্নে অবহেলায় কোনো জায়গায় রেখে গেলে আপনার এটা আর পাওয়া যাবে না, চুরি করবে। কে চুরি করবে? কোন চোর? ইমান চোরের নাম কি বলেন? তাগুত। ইমান চুরি করে যারা তাদের নাম কি? তাগুত। তাগুত হলো মারাত্মক, ইবলিসও তাগুতের অন্তর্ভুক্ত, একটা তাগুত, কিন্তু আরো অসংখ্য তাগুত আছে যারা ইমান চুরি করে। এজন্য তাগুত থেকে সবসময় সাবধান থাকতে হয়, যাতে আমার ইমানটা কোনো অবস্থায় চুরি না হয়। জানাজার নামাজে দোয়া পড়েন না, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। রাব্বুল আলামিন, দুনিয়া যতদিন বেঁচে থাকি আমাদেরকে ইসলামের উপরে বাঁচাই রাখিও, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানটা নিয়ে যাওয়ার তৌফিক দিও, সুবহানাল্লাহ। সব সময় দোয়া করি আমরা, তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানটা নিয়ে যাইতে হইব। কি বলেন? তো যে ইমানটা নিয়ে যাব, এই ইমানটা যাতে কোনো অবস্থায় নষ্ট। আচ্ছা, দোয়া করা কি? দোয়া, দোয়া করা একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করা একটা ইবাদত। তাহলে দোয়া করব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। দোয়া করব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, রাব্বুল আলামিন মানে সমস্ত জমিন হলো আল্লাহর মসজিদ। সুতরাং আল্লাহর জমিনে থেকে আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। তাহলে আমার আপনার যা দরকার জীবনের সব কিছুর জন্য চাইতে হবে কার কাছে? কোন ওলিয়া উলিয়ার কাছে চাওয়া যাবে কিনা, কোন বুজুর্গের কাছে চাওয়া যাবে কিনা, কোন মাজারে চাওয়া যাবে কিনা, কোন দরবারে চাওয়া যাবে কিনা, কোন জায়গায় কারো কাছে কিছু চাওয়া যাবে না। আপনার আমার যা দরকার সব চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কারণ এবাদত আল্লাহ ছাড়া আর কারো করা যায় না। মান্নত করা এটাও একটা গুরুত্বপূর্ণ এবাদত। মান্নত, মান্নত বুঝেন তো, বিপদে পড়ছেন বলেন আল্লাহ আমার এই বিপদটা থেকে আমারে বাঁচাও, আমার এই বিপদটা থেকে আমারে উদ্ধার করো, আমি 10,000 টাকা তোমার নামে মান্নত করলাম, এটার নাম কি? মান্নত। মান্নত করাও একটা এবাদত। এটা কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। যদি মান্নত করেন তাহলে আপনার ভিতরে তাওহীদ আছে, ঈমান আছে। কিন্তু যদি মান্নত করেন কবরের জন্য, মাজারের জন্য, ওলিয়া উলিয়ার জন্য, বুজুর্গের জন্য, নবী রাসূলের জন্য, আপনার ঈমান শেষ। নিজের পকেটের টাকা খরচ করে ঈমান শেষ, কত হতবাগা। বিপদে পড়ছে কয় আল্লাহ আমার বিপদটা থেকে বাঁচাও, অমুক মাজারে 10 ডেকসি সিন্নি দিমু, ইমান আছে নে? আপনি অমুক মাজারে সিন্নি দিবেন কেন? হুজুরে কি সিন্নি খায় নাকি? কি বলেন, হুজুর তো মারাই গেছেন, হুজুরে কি সিন্নি খাইবো? হুজুরে খাইলে দাওয়াত দিয়ে খাওয়াইতে আমার অসুবিধা নাই, হুজুর তো আর খাওয়ার মতো ক্ষমতা নাই। তাহলে হুজুর দুনিয়াতে গেছে, আমি ওখানে যদি সিন্নি খাওয়াবো কেন? সিন্নি আমার গ্রামে খাওয়ার লোক নাই, তা আমি আদারমানিকে খাওয়াবো, আমি নটিলা লই যাবো কেন? কি বলেন, এই গ্রামে কি সিন্নি খাওয়ার লোক নাই? এখানে মানুষের রান্না করে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবো, আল্লাহর বান্দাদেরকে খাওয়াবো এখানে, ওই জায়গায় নেওয়ার দরকারটা কি? এই জন্য কোন জায়গার জন্য মান্নত করবেন ইমান চলে যাবে। মান্নত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর মসজিদের জন্য মান্নত করবেন, মাদ্রাসার জন্য মান্নত করবেন, ফকির মিসকিন এতিম গরিব বিধবা এদের জন্য মান্নত করবেন। মান্নত হবে একমাত্র আল্লাহর। এইভাবে খেয়াল রাখতে হবে সমস্ত এবাদত একমাত্র আল্লাহর, আর কারো জন্য এবাদত করা যাবে না, করলে আল্লাহর উপরে ইমান ঠিক থাকবে না। তাহলে এক নম্বরে ইমানের রোকন হলো কি? আল ইমান বিল্লাহ, আল্লাহর উপরে ইমান। দুই নম্বর হলো আল ইমান বিল মালাইকা, ফেরেশতাদের উপরে ইমান, মালাইকাদের উপরে ইমান। আচ্ছা, ফেরেশতার সংখ্যা কত বলেন? যে ফেরেশতা কতজন? ফেরেশতারা অসংখ্য, অগণিত ফেরেশতা। ফেরেশতারা পুরুষ না মহিলা? জি, সবাই কয় না দেখি, কি নতুন কথা, এটা শুনেন নাই কোনোদিন? ফেরেশতারা কি পুরুষ না মহিলা? পুরুষও না মহিলাও না। মাশাআল্লাহ, আকীদা তো খুব পরিষ্কার, বিশুদ্ধ আকীদা, সহি আকীদা। তাহলে ফেরেশতারা পুরুষও না? আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি? মাশাআল্লাহ, সব জানে দেখি। আমরা কিসের তৈরি? জিনেরা কিসের তৈরি? আচ্ছা, এই তিনটার মধ্যে সবচেয়ে সম্মানিত কোনটা? আচ্ছা, মাটির দাম বেশি না নূরের দাম বেশি? নূরের দাম বেশি না আগুনের দাম বেশি? জি, মাশাআল্লাহ, এগুলো জানে দেখছেন, আলহামদুলিল্লাহ, আকীদা কত পরিষ্কার। তাহলে কোনটার থেকে কোনটার দাম বেশি? মাটির দাম বেশি না নূরের দাম বেশি? আমরা অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমাদের কোন কোন ভাই কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা তো কমাই দেওয়া হইলো, বাড়ানো হইলো না। কারণ মাটির দাম নূরের চাইতে বেশি। ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করছেন নূর দিয়ে, কিন্তু তারা আমাদের খাদেম, আমরা তাদের বস। কি বলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে মাটি দিয়ে বানাইছে, বানাই ফেরেশতাদেরকে কি বলছেন? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ ও ফেরেশতারা আদমকে সাজদা কর, নূরওয়ালারা মাটিওয়ালারে সাজদা কর। তাহলে আল্লাহ পাক নূরের চাইতে মাটিকে সম্মান দিছেন বেশি। আচ্ছা, ইবলিস হলো সবচেয়ে বড় যুক্তিবাদী, সবচেয়ে বড় যুক্তিবাদী কে? ইবলিস। ইবলিস কি বলে উঠল? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমাকে বানাইছ তুমি আগুন দিয়ে, ওরে বানাইছ তুমি মাটি দিয়ে। আগুনের থেকে মাটির দাম বেশি না মাটির থেকে আগুনের দাম বেশি? সুতরাং ও আমার সাজদা করব, আমি তার সাজদা করতে পারি না। তার যুক্তি কিন্তু ঠিক আছে, যুক্তি কিন্তু কারেক্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহির কাছে আমি আল্লাহর নির্দেশের কাছে কোনো যুক্তি কাজে আসবে না। অজু ভঙ্গের কারণের সাথে অজুর করার সাথে মিল নেই। অজু করার সময় যে যে অঙ্গ দুই, অজু ভঙ্গের কারণের সাথে অজুর মিল আছে না, অনেক কিছু যুক্তি মিলে না। এজন্য ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম কিসে চলে? ওহিতে চলে, দলিলে চলে, ওহিতে চলে। বুঝে আসুক আর না আসুক, আল্লাহ বলছে মানতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মানতে হবে। ইবলিস যুক্তি দেখাইছে, যুক্তি দেখায় কি হয়েছে? ইবলিস হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক যাকে যেই সম্মান দিয়েছেন ওইটাই যথোপযুক্ত সম্মান। নিজের থেকে মন গড়া কারো সম্মান বাড়াইতে গেলে সম্মান কমে যায়, উল্টা বাড়ে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলেন ফেরেশতাদের কয়জনের নাম বলেন? ফেরেশতাদের যাদের আল্লাহ পাক নাম বলে দিছেন তাদের নাম সহ ইমান আনতে হবে, যাদের আল্লাহ পাক নাম বলেন নাই সেগুলোর নাম বিহীন ইমান আনতে হবে। এজন্য আল্লাহ পাক যেগুলোর নাম বলছে এগুলোর নাম জানতে হবে। আচ্ছা বলেন দেখি কাদের কাদের নাম আল্লাহ বলছেন? জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, তারপরে ইসরাফিল আলাইহিসসালাম, তারপরে আজরাইল। হ্যাঁ, কি আজরাইল আলাইহিসসালাম আছেন না একজন? এই জায়গায় বিশাল গলত, আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। তো বলে আর কারোর চিনি আর না চিনি, আজরাইলের তো বেশি চিনি, কি বলেন? এক বাড়িতে যদি একজন মারা যাইতে পারে, ওই বাড়ির লোকেরা এমন ভয়ের মধ্যে থাকে, আহারে আজরাইল যে বাড়ি চিনে গেছে কি মুশকিল, এজন্য সবাই কান্নাকাটি করে, আহারে যদি আবার আজরাইল চলে আসে অবস্থাটা কি হবে। তাহলে আজরাইলেরই তো সবাই বেশি চিনি, কি বলেন? এখন বলে হুজুর আপনি কোন আজরাইলে নাই। অর্থাৎ আজরাইল নামে যে ফেরেশতা আমাদের সমাজে প্রচলিত কোরআন এবং সুন্নার মধ্যে, এই নামে কোনো ফেরেশতা নাই। মৃত্যুর জন্য যে ফেরেশতা, এদের নাম হলো মালাকুল মাউত। কি নাম? মালাকুল মাউত। এটা একটা আলাদা ডিপার্টমেন্ট, এখানে ফেরেশতারা, এই ডিপার্টমেন্টের ফেরেশতারা মৃত্যুর কাজ করে, মানুষের এবং সমস্ত মাখলুকাতের মৃত্যুর কাজগুলো এই ডিপার্টমেন্ট থেকে হয়। এই ডিপার্টমেন্টের নাম হলো ডিপার্টমেন্ট অফ মালাকুল মাউত। আজরাইল শব্দটা ইহুদিদের, ইসরায়েলিদের কোন কোন বইয়ের মধ্যে এই নামটা পাওয়া যায়, সেখান থেকে মুসলিম সমাজে পর্যায়ক্রমে এটা ছড়িয়ে পড়ছে, কিন্তু কোরআন এবং সুন্নার মধ্যে এই নামটা নাই। এটা ওই যে লেজ উল্টাইতে যাই দেখা গেছে যে এটা পাওয়া যায় না, লেজ উল্টানি বুঝেন তো? বাজারে গরু কিনতে গেলে লেজ উল্টাই দেখতে হয়, এটা গাই গরু না বলদ গরু? আপনি লেজ না উল্টাই যদি নিয়ে আসেন, আপনার বলদ গরু গাই গরু বলে দিব, গাই গরু বলদ গরু বলে দিব, একটু যাচাই বাছাই করে আনতে হয়। এই জন্য আমরা লেজ উল্টাই দেখি না, অনেক কিছু শুনি শুনে আসতেছি বাপদাদার থেকে, পূর্বপুরুষ থেকে শুনতে শুনতে আসতেছি, হঠাৎ করে যদি শুনি কইছি কিরে এতদিন শুনি আসি, এসব বড় বড় হুজুরেরা কি ভুল করছে নাকি, এত বড় বড় হুজুরেরা কইছে, যেই হুজুরেরা গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটি গেছে কয়, এখন বাংলাদেশের হুজুর সবগুলো মিলে যদি গ্লাস একটার মধ্যে ফু দে গ্লাস একটা ফাটাতে পারব না। আর ওই সময়কার হুজুরেরা গ্লাসে ফু দিলে সব ফাটি গেছে, সেসব হুজুরেরা এসব বলিয়াছে, আর নতুন নতুন হুজুর বাইরেছে নতুন নতুন কথা কয়, নতুন কথা কয় না, নতুন হুজুরেরা একটু লেজ উল্টায় চাইছে, এটা বলদ গরু না গাই গরু, উল্টায় চায় যে এতদিন গাই গরু এখন উল্টায় দেখে যে এটা বলদ গরু, বুঝতে পারছেন, কথা নতুন না কথা আগের গুলাই। এই জন্য আজরাইল নামে কোন ফেরেশতার নাম কোরআন এবং সুন্নায় আসে না। যদি কেউ পান তা আমাদেরকে দেখাইয়েন একটু, কারণ আল্লাহর জমিনে এখনো আল্লাহ পাক এমন আলেম রাখছে যারা বলে দিবে যে কোরআন হাদিসে নাই, আপনি মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসে খুঁজে খুঁজে আর বাই পাবেন না, এরকম আলেম আছে কি নাই? কোথায় আছে? বাংলাদেশে কোথায়? মদিনা মুনাওয়ারায়। কোথায় আছে এটাও জানে না। আলেম কিয়ামত পর্যন্ত মদিনা মুনাওয়ারায় থাকবো, আলেমের মার্কাজ, আলেমের কেন্দ্র মদিনা মুনাওয়ারা। দাজ্জাল মুক্ত আলেম, দাজ্জাল মুক্ত ঈমান, দাজ্জাল মুক্ত আমল মদিনা মুনাওয়ারায় পাওয়া যাবে। এজন্য আলেম আল্লাহ পাক এখনো বিশ্বের শ্রেষ্ঠ আলেম মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহ পাক রেখেছেন, সুবহানাল্লাহ। হজে গেলে একটু দেখে আসিয়েন ওইসব আলেমদের চেহারাগুলো, ওইসব আলেমদের একটু কথা শুনে আসিয়েন মসজিদে নববীতে বসে বসে। মসজিদে নববীতে তারা সারাদিন দার্স দেন, মসজিদে নববীটা একটা ইউনিভার্সিটি। এখানে আছেন শায়খ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক তার হায়াতকে আরো বাড়াই দিন, তার এলেম এবং আমলের মধ্যে আল্লাহ পাক আরো বরকত দান করুক। 90 উপরে বয়স, মদিনার সকল মুহাদ্দিসের ওস্তাদ, উনি এখনো সহিহ আল বুখারীর দার্স দেন মসজিদে নববীতে। আলহামদুলিল্লাহ আমি ওনার দার্সে কয়েকদিন বসার সুযোগ হয়েছে। এলেম কাকে বলে? ওনাদের কথা শুনলে বোঝা যায় আমরা এখনো ওনাদের ছাত্র হওয়ার যোগ্য হইনি, কিন্তু মানে এখনো ছাত্র হওয়ার যোগ্য হই নাই, এখানে বসে লাফাইতে লাফাইতে মাইক ট্যাক সব ভাঙ্গি ফেলাই। মদিনার আলেমদের সাথে যদি আপনার এলেমের আপনার আমলের কোনো কিছু না মিলে, আপনি মদিনা যাই ওনাদের সাথে বাহাস করতে পারেন, কিন্তু মদিনা যাই বাহাস না করে বাংলাদেশে দেখবেন যে মাইক ট্যাক ভাঙ্গি ফেলায়। আল্লাহ আকবার। ওলামাই মদিনা জমিনে আল্লাহ পাক এই 1400 বছর ধরে আলেমের কেন্দ্র কেন্দ্রভূমি মদিনা মুনাওয়ারা রেখেছেন, এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সারা দুনিয়াতে দাজ্জাল ঢুকবে, মদিনাতে দাজ্জাল ঢুকবে না, এখানে দাজ্জালের ফেতনা মুক্ত থাকবে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাইকা, এই যে আজরাইল নামে কোনো ফেরেশতা নাই এই কথা মদিনার আলেমেরা বলে দিছে, বাস। পরে পরে প্রশ্ন করা যাবে মাঝখান দিনে। মদিনার ওলামায়ে কেরাম যদি বলে দেন যে এই আজরাইল শব্দটা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে নাই, সারা দুনিয়ার কোনো আলেম বের করে দেখাইতে পারবে না। এই জন্য আমাদের খুঁটি জোর হয়েছে ওই জায়গায়, বুঝতে পারছেন? কারণ আমরা কি কোরআন সব পড়ে ফেলছি বা হাদিস সব পড়ে ফেলছি? না। এই জন্য আমরা উনাদের কথার খুঁটি জোরে বলি যে এটা কোরআন হাদিসে নাই, কারণ আল্লাহ পাক ওই আলেম রেখেছেন যাদের কথার উপরে নির্ভর করা যায়। তারা বলে দিলে যে নাই, আমরা খুঁজে সারা জীবন বের করতে পারবো না। আল্লাহ পাক এরকম আলেমও জমিনে রেখেছেন, কারণ এরকম আলেম না থাকলে আল্লাহর জমিনে আল্লাহর দিনও থাকবে না। আল্লাহর দিন আল্লাহ পাক এই সকল ওলামায়ে কেরামদের দ্বারা আল্লাহ পাক হেফাজত করেন। এমন এমন আলেম আল্লাহ তৈরি করে দিয়েছেন যেগুলোর কল্পনা করলে আমাদের কাছে বুঝে আসে না। হায়াত পাইছে 50 বছর, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি 44 বছর বয়সে এন্তেকাল করছেন, হায়াত হলো মাত্র 44 বছর। 44 বছরে সহি মুসলিমের মতো হাদিসের কিতাবের বিশাল ব্যাখ্যা লিখে ফেলছে, অসংখ্য বিশাল বিশাল কিতাব লিখে ফেলছে 44 বছর হায়াত, কল্পনার বাহিরে। মানে আল্লাহ পাক অল্প হায়াতের মধ্যে এত বরকত দেন আলেমদের। আমাদের ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক নিয়ে গেছেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এমন এমন কিতাব লিখছেন যেটা একটা কিতাব সারা জীবন গবেষণা করিও লেখা যায় না, এরকম কিতাব লিখে ফেলছেন। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে বিশাল বরকত দিয়ে দিচ্ছেন। তাহলে আমরা পাইলাম জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। কোরআনে কারিমে আরেকটা ফেরেশতার নাম আছে মালেক। মালেক হলো জাহান্নামের কারারক্ষী, প্রধান অফিসার মালেক। এগুলো কোরআনে কারিমের মধ্যে এই ফেরেশতাগুলোর নাম আছে। আর হাদিসে কিছু ফেরেশতার নাম আছে, একজন আছে রেদওয়ান। রেদওয়ান হলো জান্নাতের যিনি তত্ত্বাবধান করেন, দেখাশোনা করেন। এরকম আরো কিছু ফেরেশতার নাম পাওয়া যায়, এগুলোর নাম সহকারে। আর যেগুলোর নাম পাওয়া যায় না সেগুলোর নাম বিহীন ভাবে ঈমান আনতে হবে। ফেরেশতারা আকার বিহীন থাকেন, তবে মাঝে মাঝে তাদের আকার ধারণ করে। আচ্ছা, আল্লাহর আকার আছে কি নাই বলেন দেখি? কথা কয় না। আল্লাহ কি নিরাকার না আকার আছে? আল্লাহ পাক যদি নিরাকারে হন, কোন কোন ভাই বলছেন নিরাকার, এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু নিরাকারে বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি নিরাকার হন তো জান্নাতে আল্লাহর সাথে দিদার হবে না? তা আল্লাহর দেখবেনটা কি? আকারে তো নাই, আপনি দেখবেন কি? কি বলেন? তাহলে যেহেতু আমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখব, আল্লাহর আকার আছে, তবে আল্লাহর আকার আল্লাহর মতো, কোনো মাখলুকের মতো না। এটা আল্লাহই জানেন আল্লাহর আকারটা কেমন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিরাকার নন, ঠিক ফেরেশতারাও নিরাকার নন, তবে ফেরেশতারা মাঝে মাঝে নিরাকার থাকেন, মাঝে মাঝে আকার ধারণ করেন। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টিটাই করেছেন এরকম। জিব্রিল আলাইহিসসালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে দুইবার দেখছেন স্ব-আকৃতিতে, 600 ডানা বিশিষ্ট, এক এক ডানা মুনহাবিতান বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের যতটুকু জায়গা জিব্রাইলের এক ডানা এত বড়। সুবহানাল্লাহ, এরকম 600 ডানা বিশিষ্ট। তাহলে বোঝা যায় মাঝে মাঝে তারা সুরত ধারণ করেন, মানুষের সুরত ধারণ করে ফেরেশতারা, আবার কখনো সুরত বিহীন দেখা যায় না। আমাদের সাথে সবার সাথে ফেরেশতা আছে, আছে না? এই জায়গায় ফেরেশতা ভর্তি আছে, কিন্তু কোনো ফেরেশতা দেখছেন? দেখা যায় না। এখানে তারা আকার বিহীন, আবার তারা আল্লাহর ঘর তাওয়াব করে, সেখানে আকার ধরে, মানুষের আকার ধরে তারা আল্লাহর ঘর তাওয়াব করেন, হজ করেন আরাফাতের ময়দানে, মুজদালিফাতে, মিনাতে, তারা মানুষের আকৃতি ধারণ করে করেন। এইভাবে কখনো তারা আকার ধারণ করেন, কখনো তারা আকার বিহীন থাকেন। আচ্ছা, তিন নম্বরে আসেন। তিন নম্বরটা কি? আল ইমান বিল কুতুব, আসমানি কিতাবের উপরে ইমান। আসমানি কিতাব কয়টি? আসমানি কিতাব অগণিত অসংখ্য। তন্মধ্যে চারটা কিতাব আল্লাহ পাক নাম বলেছেন, বাকিগুলোর রাব্বুল আলামিন নাম বলেন নাই। যে চারটার নাম বলা হয়েছে, একটা হইল তাওরাত, একটা হইল জাবুর, একটা হলো ইনজিল, আর একটা হইল কোরআন। এই চারটা আল্লাহ পাক নাম বলছেন, বাকিগুলোর নাম বলেন নাই, বাকিগুলোর সংখ্যাও আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কোনো সংখ্যা বলেন নাই, সহি কোনো হাদিসে আসে না। তাহলে যেগুলো আল্লাহ পাক নাম বলছেন এগুলোর নাম সহকারে, যেগুলোর নাম বলেন নাই এগুলোর নাম বিহীন ঈমান আনতে হবে। আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক যুগে যুগে একই দাওয়াত, একই বিষয়ের উপরে কথা বলেছেন। আসমানি কিতাবের মধ্যে বৈপরীত্য নাই, তবে শরীয়তের বিধিবিধানের মধ্যে কিছু মত পার্থক্য ছিল যুগে যুগে। আচ্ছা, চার নম্বরে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। চার নম্বরে হলো রাসূলদের উপরে ঈমান। আল্লাহর নবী রাসূলদের সংখ্যা কত বলেন দেখি? 1,24,000, মতান্তরে 2,24,000, ঠিক আছে না? আচ্ছা, এবার আপনারা বলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, 1,24,000 যদি মতান্তর হয়, এখতলাফ হয়, 24,000-এর জায়গায় 1,25,000 হইতে পারে, 1,26,000 হইতে পারে, 1,27,000 হইতে পারে, 1,30,000 হইতে পারে, লাভ মেরে 1,00,000 কেমনে পার্থক্য হয়? 1,24,000 মতান্তরে কি? 2,00,000, 1,00,000 বেশ কমে গেছে। আচ্ছা, আপনার গণনার মধ্যে বেশ কম হইলে 100 বেশ কম হইতে পারে, 200 হইতে পারে, 1,000 হইতে পারে, 3,000 হইতে পারে, 4,000 হইতে পারে, 1,00,000 কেমনে বেশ কম হয়? যে ব্যাংকে টাকা জমা দিতে গেছেন, আপনি 1,000 টাকার নোট দিচ্ছেন, এখন দেওয়ার সময় হয়তো একটা বলে বেশি চলে যাইতে পারে অথবা একটা দুইটা কম যাইতে পারে। আপনার একসাথে আপনি 1,00,000 টাকার জন্য 1,000 টাকা কয়টা দিচ্ছেন? 100টা। 100টা মতান্তরে 200টা এটা হইতে পারে? টাকা জমা দিচ্ছেন 1,00,000, দিয়ে দিচ্ছেন 200টা, এরকম হইতে পারে? এটা অসম্ভব জিনিস। তাহলে আল্লাহর নবী রাসূলের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000, এইটা যদি আপনি একটা অমুসলিমের সামনে, নাস্তিকের সামনে, মুশরিকের সামনে বলেন, ইসলামকে আপনি হাস্যকর হিসাবে, ঠাট্টা বিদ্রোহের কেন্দ্র হিসাবে তুলে ধরলেন, কবে যে তোমাদের কি গণনা যেই গণনায় 1,00,000 পার্থক্য হয়ে যায়। নবী রাসূলের সংখ্যা অগণিত, আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো সংখ্যা বলেন না। কতজন নবী রাসূল পাঠিয়েছেন এটা একমাত্র আল্লাহ পাক জানেন। তবে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে 1,24,000 কথা বলছেন। তবে এই হাদিসটা সহি না, এটা হাসান পর্যায়ের হাদিস। আকিদার বিষয় হইতে হইলে সহি হাদিস লাগে, হাসানও আকিদার বিষয় হয় না। 2,24,000 হাদিস পুরাই জাল, জাল হাদিস, মিথ্যা হাদিস, এটা কোনো হাসান হাদিসও আসে নাই, দঈফ হাদিসও আসে নাই। অর্থাৎ 1,24,000 হাদিস আছে কিন্তু এটা ভিত্তি আকিদার ভিত্তি না, আকিদা হিসাবে এটা গ্রহণযোগ্য না। কিন্তু 2,24,000 কোনো হাদিস নাই, এটা জাল হাদিস, মিথ্যা কথা। তাহলে আকিদা হবে যে আল্লাহ পাক ভালো জানেন কত নবী রাসূল পাঠাইছেন, যা দরকার তাই পাঠাইছে। আমার আপনার বেশি হইলে লাভ কি, কম হইলে ক্ষতি কি? কোনো লাভ ক্ষতি আছে? জমিনে যতজন নবী রাসূলের দরকার আল্লাহ পাক ততজন পাঠাইছে। আচ্ছা, এবার গেল কয় নম্বর গেছে? 4 নম্বর গেছে। 5 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। দুনিয়ার পরে, মৃত্যুর পরে বাকি জিন্দেগিটার নাম কি? আখিরাত। আচ্ছা, আমরা যে আখিরাতে লাস্ট গন্তব্য কোন জায়গায় আমাদের বলেন দেখি, কোন পর্যন্ত যাইবেন? আপনাদের দোট কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ। আচ্ছা, ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে মাঝখানে কয়টা স্টেশন অতিক্রম করতে হবে বলেন দেখি? কয় স্টেশন পরে জান্নাত? এখান থেকে আপনি ফেনী থেকে ঢাকা রওনা দিচ্ছেন ট্রেনে করে, তাহলে প্রথমে ট্রেন এটা থামবে লাকসাম, তারপরে কুমিল্লা, তারপরে আখাউড়া, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে ভৈরব, তারপরে নরসিংদী, তারপরে এয়ারপোর্ট, তারপরে কমলাপুর ঢাকা। তাহলে মাঝখানে 7টা স্টেশন অতিক্রম করলে যাই 8 নম্বরে পৌঁছবো কোথায়? ঢাকা। তাহলে আপনি যে জান্নাত পর্যন্ত যাবেন মাঝখানে স্টেশন কয়টা? আমাদের একজন বক্তা ছিল মাওলানা ফজলুর রহমান বুলবুলি, নাম শুনছেন না? যারা মুরব্বী আছেন, সিনিয়র আছেন, তারা চিনেন। আমরা ছাত্র জীবনে তার ওয়াজ শুনতাম, এই এলাকায় সব জায়গায় ওয়াজ করত, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করত কানে হাত দিয়ে। হ্যাঁ, তারপরে ওই মানে ছন্দ বানানো ছিল, কবিতা বানানো ছিল ওনার, কবিতা দিয়ে দিয়ে ওয়াজ করতো। তা আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তো উনি কি বলতো, উনি বলতো কি, মৃত্যুর পরে 7টা স্টেশন আছে গো, শুনতে চাইলে বুলবুলিয়ে নাম বলিয়া দিবে গো। সবাই বলেন সুবহানাল্লাহ, এইভাবে ওয়াজ করতো। ওনার পুরা ওয়াজ আমাদের মুখস্থ ছিল, পুরা ক্যাসেট, মানে উনি সব জায়গায় এক ওয়াজ করতো। তো এই কথা একইগুলা ছন্দবদ্ধ ভাবে বাঁধা ছিল, এই সব জায়গায় কইতো আর দান তুলতো, টাকা পয়সা কালেকশন করতো। ওনার এই কথাটা কারেক্ট যে মৃত্যুর পরে 7টা স্টেশন আছে, এই 7টা স্টেশন অতিক্রম করলে 8 নম্বর স্টেশনের নাম হইল জান্নাত। এই স্টেশনগুলো খুব ভয়ঙ্কর, আজকে আমরা বিস্তারিত বর্ণনা দিব না, খালি নাম বলবো এই 7টা স্টেশন। প্রথম নম্বর স্টেশন যেটা, এটার নাম হলো কবর। এই স্টেশন কিন্তু আমরা দেখি প্রতিদিন। আমরা ওই যে বাড়ি থেকে যখন বাবা বিদেশ চলে যায়, ছেলে বিদেশ চলে যায়, বাপে মা কিছু ধর আগায় দিয়ে আসে না, কি বলেন? ধরেন এখান থেকে আগায় রাধানগর পর্যন্ত দিয়ে আসে, বা এখান থেকে জঙ্গল মিয়া পর্যন্ত দিয়ে আসে, কালভার্ট পর্যন্ত দিয়ে আসে, বা ছাগল নাইয়া পর্যন্ত দিয়ে আসে, কেউ কেউ ফেনী পর্যন্ত দিয়ে আসে, দিয়ে আসে না? আবার কেউ কেউ এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসে। আমরা ওই রকম একজন মেহমান যখন জান্নাতের মেহমান রওনা দিছে, আমরা একটু আগায় দিয়ে আসি এক স্টেশন, কি বলেন? ট্রেনে তুলে দিয়ে আসে প্রথম স্টেশন, ওই স্টেশনের নাম কি? কবর। প্রথম স্টেশন কবর, এটা ভয়ঙ্কর এক জায়গা, এটার বর্ণনা আজকে আর আমাদের সময় নেই, দিব না। দ্বিতীয় স্টেশন হলো আন-নাফখা ওয়াল বাস, ফুৎকার এবং পুনরুত্থান। কবরে দীর্ঘদিন থাকবেন, থাকার পরে এক সময় তিনটা ফুৎকার হবে, ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় ফুৎকার হবে, তারপরে আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বের করে দিবে, একটা ক্ষুদ্র সুতাও জমিনের পেটে রাখবে না, সব বাহির করে দিবে। তখন আবার পুনরুত্থান, আবার মাটির উপরে। আচ্ছা, মাটির উপরে মানুষ বেশি না নিচে বেশি? হ্যাঁ, এখন বর্তমানে দুনিয়াতে উপরের মানুষ বেশি না নিচের মানুষ বেশি? আচ্ছা, যদি বলি খেলা ধরেন, নিচের গুলা আর উপরের গুলা জিতব কে? বলি খেলা ধরছেন যে মাটির উপরে বনাম মাটির নিচে কারা জিতব বলেন দেখি, শক্তিশালী কোন দল? উপরেরটা, উপরের সবগুলা, এই উত্তর আদানমানিক দক্ষিণ আদানমানিকে যা আছেন, মাটির নিচের একটা তাও পারবেন না। এই রাত্রে মাহফিল থেকে যাওয়ার সময় কবরস্থানের পাশে দিয়ে যখন যাইবেন, একজন যদি কবর থেকে খালি উঠতে পারে, আপনারে আর ওখানে বাড়ি যাওয়া লাগবে না, ওখানেই আপনি শেষ। খালি যদি একজন উঠতে পারে কবর থেকে, উঠা লাগবে না, খালি একটু যদি একটা হুঙ্কার দিতে পারে কবর থেকে, আরে খালি সামান্য একটা বাস যদি নড়ে উঠে, লাফ মারি তিন হাত উপরে উঠেন, তাহলে একজনের সাথেও তো সবাই পারবেন না। মাটির নিচে দিন দিন বাড়ে বাড়ে বাড়ে, প্রতিদিন শুধু যাত্রী বাড়তেছে মাটির নিচে, মাটির উপরের থেকে নিচে, মাটির পেটে বেশি, মাটির উপরে কম। কিয়ামতের ময়দানে মাটির পেটের ভিতরে যা আছে সব বের করে দিবে। এই স্টেশনের নাম হলো আন-নাফখা ওয়াল বাস। তিন নম্বর স্টেশনের নাম হলো আল হাসর, হাসরের ময়দান কায়েম হবে। এই ময়দানও খুব ভয়ঙ্কর এক ময়দান, হাসরের ময়দান। এই ময়দানে কারো পায়ে জুতা নাই, কি নাই? জুতা নাই, একবার স্যান্ডেলও নাই, জুতাও নাই, কিচ্ছু নাই, কারো শরীরে কোনো পোশাকও নাই। হাসরের ময়দানটা এরকম, ড্রেসও নাই, আছে নাই, পুরুষেরও নাই, মহিলারও নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আর রিজাল ওয়ান নিসা ও জামিয়া, পুরুষ মহিলা সবার কি এরকম অবস্থা হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহওয়ালা ইয়াউমিল কিয়ামা আশাদ্দু মিন আইয়ানজুরা বাদাহুম ইলা বাদ। আয়েশা রে, কিয়ামতের ময়দানের অবস্থা এত জটিল, এত কঠিন, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে, কে পুরুষ কে নারী এটা জানার চাইতে কিয়ামতের ময়দানের ভয়াবহতাটা অনেক কঠিন, মারাত্মক কঠিন। নিজে পুরুষ না মহিলা ওইটার খবর থাকবে না, আরেকজনের দিকে দেখা তো দূরের কথা। এই জন্য শরীরে কাপড় চোপড় নাই, কাপড় আছে কি নাই এটারে খবর নাই। সর্বপ্রথম কাপড় পরানো হবে কাকে বলেন দেখি? আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতে ইব্রাহিম আলাইহিস সালাম, সহিহ আল বুখারীর হাদিস। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে। আমাদের সমাজে এখন ল্যাংটা বাবারও আল্লাহর ওলি হয়, হয় না? কি বলেন? অনেক জায়গায় দেখা যায় ল্যাংটা বাবার দরবার শরীফ, ল্যাংটা হয়েছে সে নাকি আল্লাহর ওলি হয়ে গেছে। কেউ যদি ল্যাংটা মানুষের আল্লাহর ওলি মনে করে তার ইমানে থাকবে না। লক্ষাধিক সাহাবায়ে কেরাম প্রত্যেকে ছিলেন এক একজন আল্লাহর ওলি, সাহাবিরা সবাই আল্লাহর ওলি, এবং খালি ওলি না, ওলির বাপ, ওলির বাপ বুঝেন? হ্যাঁ, আমাদের এক শিক্ষক মিশর গেছে, তো সবাই জিজ্ঞেস করে, আমতা হাফেজ, আপনি কি হাফেজ, আপনি কি হাফেজ? তো উনি হাফেজ না, উনার ছেলে হাফেজ। তো কয়, লা লা, আনা লাইসা বি হাফেজ, আনা আবু হাফেজ, মানে আমি হাফেজ না, হাফেজের বাপ। এরা কয় ওরে আল্লাহ, দেখছ বাংলাদেশ থেকে কি আসছে, এক জাদরেল হাফেজ, খালি হাফেজ না, হাফেজের বাপ। সাহাবায়ে কেরাম শুধু আল্লাহর ওলি না, ওলির বাপ। জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন সবাই আল্লাহ পাক, দিচ্ছেন না? সূরা তাওবার 100 নম্বর আয়াত, সাহাবীদের সার্টিফিকেট, আল্লাহ পাক বলছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াআদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন সমস্ত সাহাবীদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, তাহলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলিয়েরা। আচ্ছা, ওই আল্লাহর ওলিদের মধ্যে থেকে একজন আল্লাহর ওলি কোনোদিন ল্যাংটা হয়েছে, এরকম ঘটনা ঘটছে জীবনে? তাহলে বোঝা যায় যে ল্যাংটা হয়ে আল্লাহর ওলি হওয়া, শরীয়ত না মেনে, শরীয়তের বিধিবিধান না মেনে, সুন্নত না মেনে কেউ আল্লাহর ওলি হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের এত্তাবাটাই হলো আল্লাহর ওলি হওয়ার লক্ষণ। এজন্য ল্যাংটা হইলে, নখ লম্বা রাখলে, চুল জট করলে, লাফালাফি করলে আল্লাহর ওলি হওয়া যায় না। সাহাবাই কেরাম জিকির করে আল্লাহর ওলি হয়েছে না জিকির ছাড়া ওলি হয়েছে? কথা কয় না। সাহাবাই কেরাম কি জিকির করছে না করে নাই? আচ্ছা, সাহাবাই কেরাম কোন তরিকার জিকির করছে? যে সৃষ্টিয়া তরিকা জিকির করছে, নকশবন্দিয়া, মজাদ্দেদিয়া, কাদেরিয়া, তারপরে বাঙ্গালিয়া, কোন তরিকার? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকির করছে। আচ্ছা, এই তরিকার জিকির করে যদি সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি হইতে পারে, তা আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে আল্লাহর ওলি হইতে পারবো না কেন? কি বলেন? সাহাবায়ে কেরাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে আল্লাহর ওলি হই সার্টিফিকেটও পাই যায়, তা আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করলে আল্লাহর ওলি হইতে পারবো না কেন? আচ্ছা, যেই সাহাবায়ে কেরাম জিকির করে আল্লাহর ওলি হইছেন, এই সাহাবায়ে কেরাম কখনো জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছে, এরকম ঘটনা ঘটছে? কি বলেন? একজন সাহাবী কোনোদিন জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা দড়ি ঝুলতেছে জিকির করতে করতে, বা লাফ মারি স্টেজে উঠে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এরকম ঘটনা ঘটছে? আচ্ছা, যদি বলি আমরা যে ভাই শুনেন, সাহাবায়ে কেরাম যখন জিকির করতেন তাদের হুঁশ থাকতো, এখন আমরা যারা জিকির করি আমাদের হুঁশ থাকে না, আমরা বেহোশ হয়ে যাই, এজন্য আমরা পাগল হয়ে যাই, বলতে পারি না কোথায় আছি, কিভাবে করতেছি, কোথায় দৌড়াইতেছি। আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো যদি এরকম হয় তাহলে আমি বলি আমার ভাইয়েরা, জিকির করতে করতে বাস ধরে উঠে যাইতে পারি, স্টেজে আসতে পারি, গলা ধরে ঝুলতে পারি, কারেন্টের তার দড়ি ঝুলতেছে এরকম তো দেখি না। কি কোনোদিন দেখছেন কারেন্টের তার দড়ি ঝুলতেছে? কারণ উনি তো বেহোশ, উনি তো পাগল, উনি বুঝতেছে না যে কি ধরে না কি ধরে ঝুলতেছে, তা কারেন্টের তার দড়ি ধরে ঝুলতেছে এরকম দেখছেন কখনো? আচ্ছা, বুঝলাম কারেন্টের তারও ধরল না। আচ্ছা, মান্দার গাছের উপরে উঠে গেছে জিকির করতে করতে, এরকম দেখছেন নি কোনোদিন? মান্দার গাছে তো উঠে না। তাহলে বোঝা যায় যদিও পাগল কিন্তু জাতে মাতাল, তাহলে ঠিক আছে, বুঝে শুনেই উঠে, পাগল হয় না, বেহোশ হয় না, বুঝে শুনে বাসে উঠে, বুঝে শুনে গলা ধরে, বুঝে শুনে স্টেজে উঠে। কারণ পাগল হয়ে গেলে তো কারণটা তার দড়িও ঝুলার কথা, মান্দার গাছেও লাফ মারি উঠে যাওয়ার কথা, কিন্তু কখনো আমরা এরকম দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিকির করতে গিয়ে কখনো মান্দার গাছেও উঠে নাই, খেজুর গাছেও উঠে নাই, এরকম লাফালাফিও করে নাই। এই জন্য আমার ভাইরা, তাহলে আমরা জিকির করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, সুন্নতের এত্তেবা করব, আর সুন্নতের এত্তেবার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। তাহলে কয়টা বলছি? ইয়াউমুল আখিরের 3 নম্বর কাটি হলো হাশর, 3 নম্বর কাটি হাসর। চার নম্বর ঘাঁটি হলো হাউস, হাউজে কাউসার। হাউজে কাউসারের নাম শুনছেন? আল্লাহ আকবার। হাউজে কাউসারের পানি খাইবেন কে কে? সবাই খাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। হাউজে কাউসারের পানিগুলা আসলা মিনাল লাবান, দুধের সাথে মধু মিশ্রিত করলে যেরকম মিষ্টি তার থেকে বেশি মিষ্টি, সুবহানাল্লাহ। আসাদ্দু বায়াদান মিনাস সালজে, বরফের চাইতে দবদবে সাদা, সুবহানাল্লাহ। আবারিকুহু কানুজুমিস সামা, আকাশের তারকারাজি যেমন লক্ষ লক্ষ, ওই হাউজে কাউসারের পাড়ে গ্লাস ওই রকম লক্ষ লক্ষ, সুবহানাল্লাহ। ওয়ান টাইম গ্লাস, আল্লাহ পাক হাউজে কাউসারের সামনে এরকম গ্লাস বানায় বানায় রেখেছেন, লক্ষ লক্ষ গ্লাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যাবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াই দিবেন, বাস একবার এক গ্লাস খাইবেন। লা ইয়াজমাউ আবাদা, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত দ্বিতীয়বার আর পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। কিন্তু এই স্টেশনে সবাই যেতে পারবে না, যাইতে লাগলে ফেরেশতারা লাঠি দিয়ে পিটাইব, সবাই যাইতে দিবে না ওইদিকে। যারা বেদাত করবে তারা ওই হাউজে কাউসারের পানি পাবে না। হাউজে কাউসারের পানি পেতে হলে সুন্নতের উপরে থাকতে হবে। অনেক লোক ওইদিকে দৌড় দিব হাউজে কাউসারের পানি পান করার জন্য, ফেরেশতারা যাইতে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, এ ফেরেশতারা বাধা দিও না, এদেরকে আসতে দাও, এদেরকে আসতে দাও। ফেরেশতারা বলবে না আসা যাবে না। কেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পরে এরা দিনের মধ্যে নতুন নতুন জিনিস বানাইছে, নতুন নতুন জিনিস তৈরি করছে, নতুন নতুন ইবাদত বানাইছে। এই জন্য এদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। তাহলে চার নম্বর ঘাঁটি হলো, স্টেশন হলো হাউজে কাউসার। পাঁচ নম্বর হলো আল হিসাব আল জাজা, হিসাব শুরু হয়ে যাবে এবং হিসাবটা অত্যন্ত দ্রুত হিসাব, ইন্নাল্লাহ সারিউল হিসাব, একেবারে দ্রুত হিসাব শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর এত কোটি কোটি মানুষের হিসাব নিতে বেশি সময় লাগবে না। তারপরে ছয় নম্বর স্টেশন হলো আল মিজান, মিজান নামক একটা স্টেশন আছে। মিজান মানে এবার দাড়ি পাল্লা না, দুনিয়ার দাড়ি পাল্লা যেরকম, কিয়ামতের ময়দানের মিজান এরকম না। মিজানটা কেমন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজান কায়েম করবেন, এটাও একটা কঠিন ঘাঁটি। আর সাত নম্বর ঘাঁটি হলো আস-সিরাত, পুল সিরাত। পুল সিরাতটা এত ভয়ঙ্কর, এই পুল সিরাতের উপর দিয়ে হেঁটেও পার হওয়া যায় না, বাস নিয়েও পার হওয়া যায় না, ট্রেন নিয়েও পার হওয়া যায় না, জাহাজ নিয়েও পার হওয়া যায় না। এটা খুব ভয়ঙ্কর এক সেতু, এটা দিয়ে হাঁটিও আপনি পার হইতে পারবেন না, কোনো গাড়ি ঘোড়া দিয়েও পার হওয়া, এটার নিচে জাহান্নাম। এটার উপরে দিয়ে আল্লাহ পাক যাকে রহম করবেন, আল্লাহ পাক যাকে জান্নাত দিবেন, যার ভিতরে নূর আছে, এই নূরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা পার করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে এই ব্রিজটা পার হয়ে গেলেই সামনে গেলেই জান্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সকল দুর্গম ঘাটিগুলো অতিক্রম করে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সাত নম্বর, ছয় নম্বর লাস্ট, ঈমান বিল কদর, তাকদীরের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, ছয় নম্বর রুকন ঈমানের। তাকদীরের উপরে ঈমান মানে কি? তাকদীরে যেমনে আছে তেমনে হবে, এরকম নাকি? মানে আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ যেমনে লিখিয়ে রাখছেন যেমনে করবেন সেভাবে হবে, তাকদীর কি এরকম? তাকদীর খুব জটিল জিনিস। তাকদীরের ঈমানের কারণে অসংখ্য মানুষ কাফের হয়ে যায়, তাকদীর খুব জটিল। কেউ কেউ মনে করে আমি একটা ফুতুল, আমার কিছু করার ক্ষমতা নাই, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? পুতুলের কোনো দোষ নাই, আল্লাহ যেমনি নাচায় আমরাও তেমনি নাচি। কি বলেন? কো আমি নামাজ পড়ি না, এটাও আল্লাহর কারণে নামাজ পড়ি না, এটা আমার দোষ নাই। দোষ কার? আল্লাহর। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি চাইতো আমি তো নামাজ পড়তাম। কি বলেন? আল্লাহ চায় না যে আমি নামাজ পড়ি। নাউজুবিল্লাহ। আচ্ছা কয় ভাই নামাজ পড়েন? কয় হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ পড়মু, মানে ইনশাআল্লাহ পড়মু, আল্লাহ চাইলে পড়মু না চাইলে কিন্তু পড়মু না। তাহলে আমি যে পড়তেছি না মানে আল্লাহ চাইতেছে না যে আমি পড়ি। কি বলেন? দোষ কার? নাউজুবিল্লাহ। ইমানে গন্ডগোল, ইমানে সমস্যা আছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানান নাই, পুতুল বানান নাই, মানুষকে আল্লাহ পাক খলিফা বানাইছেন, মানুষকে আল্লাহ পাক জিনের খলিফা বানাইছেন, জমিনের খলিফা বানাইছেন, এক প্রজন্মকে আরেক প্রজন্মের খলিফা বানাইছেন। এখানে কথা বলে কে? একজনকে আরেকজনের খলিফা বানাইছেন। এই খলিফার কারণে আল্লাহ পাক এই মানুষের মধ্যে এমন কিছু যোগ্যতা দিচ্ছেন, মানুষ পাথর না, মানুষ মূর্তি না, মানুষ পুতুল না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তার মাঝখানে এখানে দাঁড় করাই দিয়েছে। দাঁড় করাই দিয়ে এমন কিছু বিষয় মানুষের মধ্যে ক্ষমতা পাওয়ার দিয়েছেন, দিয়ে বলছেন যে এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, তুমি ইচ্ছা করলে এই রাস্তা দিয়ে জান্নাতে চলে যাইতে পারো, ইচ্ছা করলে এই রাস্তা দিয়ে জাহান্নামেও যাইতে পারো। তাহলে দুই দিকের যে কোনো দিকে যাওয়ার এখতিয়ার মানুষের আছে। চোর যখন চুরি করে, এখন চোরকে চুরি করার ক্ষমতাটা দিছে কে? কথা কয় না। চুরি করতে হলে কিছু বুদ্ধি লাগে, বুদ্ধি লাগে না? সে চুরি করার আগে সে খুঁজে বাইর হইব কেমনে? ওই রাস্তা ক্লিয়ার করে আগে। তাহলে এই যে চোর ডুকা বের হওয়া জিনিসগুলো নামা, এটা যদি বুদ্ধি না থাকে চুরি করতে পারে নাকি? অনেক বুদ্ধি লাগে। এই বুদ্ধিটা দিছে কে? আল্লাহ সুবহান তাআলা দিছে। তাহলে চুরি করার জন্য সে হাঁটি হাঁটি গেছে, হাঁটি হাঁটি আসছে, তার শরীরে যে শক্তি দরকার এটা দিছে কে? আচ্ছা সবে তো আল্লাহ দিছে, কেন হের দোষটা কি? আল্লাহ যদি তার ওই বুদ্ধি না দিত, ওই শক্তি না দিত, সে তো চুরিও করতে পারতো না। তাহলে হেরে আমি শাস্তি দিব কেন বলেন দেখি? আচ্ছা এবার একটা সুন্দর ঘটনা বলি। সিরাত ইবনে হিশামের মধ্যে ঘটনা আছে, আবুল আহাব একবার, আবুল আহাব ছিল আল্লাহর ঘরের মোতাওয়াল্লি। তা আবুল আহাব একবার হজের সিজনে আল্লাহর ঘরে বিশাল টাকা পয়সা উঠছে, আবুল আহাব চুরি করব চিন্তা করতেছে। তা কেমনে চুরি করব? কয় আনা আব্দুল্লাহ হাজা বাইতুল্লাহ আখাস্তু বিবিসমিল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, এই ঘর হইল আল্লাহর বাইতুল্লাহ, আখাস্তু বিবিসমিল্লাহ, মাল এগুলো আল্লাহর, আল্লাহর মাল থেকে বিসমিল্লাহ বলি লইলাম, সবই আল্লাহর, ঘরও আল্লাহর, আমিও আল্লাহর, মালও আল্লাহর। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কি বলেন? তো এগুলো আল্লাহর মাল, ঘরও আল্লাহর, আমিও আল্লাহর, মালও আল্লাহর, সুতরাং বিসমিল্লাহ আল্লাহর নামে নিলাম। জায়েজ করে কেমনে দেখেন? তো দূরের থেকে একজনে দেখছে, দেখি এক লাঠি লই আসি দিছে মার, মারে কয় হাজা দরবুল্লাহ, এটাও আল্লাহর মার। যেহেতু গরও আল্লাহর, তুমিও আল্লাহর, মালও আল্লাহর, দিছো আল্লাহর নামে, মায়েরও আল্লাহর, সবগুলোই আল্লাহর। তো এখন আপনার চোরে চুরি করছে, যদি কোন যে এর তো ক্ষমতাও দিছে, পাওয়ারও দিছে আল্লাহ, বুদ্ধিও দিছে আল্লাহ, এর হাত কাটবো কেন? ওই হাত কাটাটাও আল্লাহর মার। বুঝতে পারছেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুদ্ধি দিছেন, তাকে শক্তি দিছেন, সব দিছেন, দিয়ে ছেড়ে দিছেন, ছেড়ে দিয়ে বলছেন যে তোমার এই বুদ্ধিটা চুরির কাজেও খাটাইতে পারো, আবার ভালো কাজেও খাটাইতে পারো। এই খাটানোটার ইস্তিতাআত ক্ষমতাটা আল্লাহ মানুষকে দিছেন, এই জন্যই মানুষের বিচার, এই জন্যই মানুষের শাস্তি, না হয় মানুষের বিচারও হইতো না, শাস্তিও হইতো না। গরু ছাগলকে আল্লাহ সেটা দেন নাই, অন্যান্য মাখলুককে আল্লাহ পাক এই ইস্তিতাআত দেন নাই, এজন্য তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই সক্ষমতাটা দিচ্ছেন, আল্লাহর দেওয়া শক্তিটা, মেধাটা, পাওয়ারটা নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, এজন্য আমাদের বিচার হবে। এটার নাম ঈমান বিল কাদার, তাকদীরের ঈমান। তাকদীরে আল্লাহ পাক কাউকে বাধ্য করেন না, তবে আমি কি করব এটা লেখা আছে তাকদীরে, আল্লাহর এলেমে আছে আমি কি করব। মানে আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, আমি কি করব এটা আল্লাহ পাক ভালো করে জানেন। তো বলে আমি জাহান্নামী হব, এটা তো আল্লাহ আগে লিখে রাখছেন, কি বলেন? আল্লাহ কি লিখে রাখছে? তাহলে তাকদীর হলো কেমনে? আল্লাহ পাক লিখছেন ঠিক আছে, কিন্তু আমি যে জাহান্নামের কাজ করব এটা আল্লাহ জানেন, এজন্য আমার তাকদীরে লেখা আছে আমি জাহান্নামী। কিন্তু আল্লাহ পাক আমাকে জাহান্নামে যেতে বাধ্য করেন নাই, এটার নাম তাকদীর। আদম আলাইসালাম আর মুসা আলাইসালামের ঝগড়া লাগছিল একবার, এটা সহিহ আল বুখারীর হাদিসে আছে। দুইজনে একবার আল্লাহ পাক এক জায়গায় দুইজনের দেখা করাইছে, দেখা করার পরে দুইজনে ঝগড়া লাগছে। মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, আপনি হলেন প্রথম মানব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত মহব্বত করে, কত আদর করে, কত যত্ন করে বানাইছেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে থাকার জন্য দিছেন। আল্লাহ বলছেন, গাছেটার নিকটে যাইও না। আপনি কেন গাছের কাছে গেলেন? কেন দুনিয়াতে আসলেন? কেন আমাদেরকে এত বিপদের মধ্যে পালাইলেন? আপনি যদি এটা না করতেন, আপনিও জান্নাতের মধ্যে থাকতেন, আমরাও জান্নাতের মধ্যে থাকতাম, কত আরামে থাকতাম, কত আরামে খাইতাম, কি বলেন? আরামে থাকতাম না, আমরাও এই রাধানগর এখানে উত্তর আদান মানে আসা লাগতো নে, থাকতাম জান্নাতে, খাইতাম জান্নাতে, কষ্ট নাই, কিছু নাই। এবার মুসা আলাইহিসসালাম সব বলছে, বাপ শুনি রয়েছে, বাপ তো মুরব্বী মানুষ, এজন্য কিছু কয় না, চুপ করে শুনি রয়েছে। শোনার পরে আদম আলাইহিসসালাম বললেন, তোমার কথা শেষ হয়েছে? কয় হ্যাঁ শেষ। আদম আলাইহিসসালাম বললেন, শোনো একটা কথা বলো, আমাকে সৃষ্টি করার কত বছর আগে তোমার তাওরাত কিতাব লেখা হয়েছে? তোমার যে তাওরাত কিতাব দিছে আল্লাহ তোমারে, এই কিতাবটা আমাকে বানানোর কত বছর আগে লেখা হয়েছে? কয়, আপনাকে বানানোর 50 বছর আগে, কোন রাওয়ায়েতে আছে 50,000 বছর আগে এই তাওরাত কিতাব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন তোমার তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, পাআসা আদামু রাব্বাহু ফাগাওয়াহ, আদমকে আল্লাহ বলছিল গাছের কাছে যাইও না, আদম সেই নির্দেশ লঙ্ঘন করছে। তোকে আল্লাহ যে সময় তাওরাত কিতাবে লিখছে, হে সময় তো আমার বানায় নাই, কি বলে? আদম আলাইহিসসালামকে তখন বানাইছেন, বানানোর আগে আল্লাহ লিখে রেখেছেন। তোকে এবার বুঝো, তা আমি কি করব? আল্লাহ পাক জানেন যে আমি সেখানে যাব, এইভাবে আমি গাছের কাছে যাব, পরে আমি জমিনে আসব, এই তোমারে ফেরাউনের কাছে পাঠাইবো, তোমার এই কষ্ট করতে হবে, সবকিছু আল্লাহর এলেমে আছে। এটার নাম হলো এলমুল্লাহ। আল্লাহর এলেমটা আমাদের এলেমের মতো না, আল্লাহর কাছে অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। আচ্ছা, অনেকে বলে যে কয় আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এরকম বলে না? এই কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও জমিনে জড়ে পড়ে না যেই ব্যাপারে আল্লাহর কাছে এলেম নাই, আল্লাহ জানেন না, আল্লাহর এলেম নাই, এই রকম একটা গাছের পাতাও জমিনে ঝরে পড়ে না। মানে যেটাই জমিনে হোক আল্লাহর এলেমে আছে। এই জন্য আমাদের আকীদা হলো ওয়াল্লাহু ফিস্সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ হলেন আকাশে কিন্তু আল্লাহর এলেম জমিনে সর্বত্র বিরাজমান। আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টিশক্তি, আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর জ্ঞান, এগুলো সব জায়গায় বিরাজমান। তাহলে আল্লাহ কোথায়? ফিসসামা। দোয়া করার সময় কেমনে করেন? আল্লাহর কাছে দোয়া করি না আমরা মোনাজাত করবার সময়, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, উপরের দিকে করেন না কখনো? এরকম করতে দেখছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। চারিদিকে ঘুরে ঘুরে দোয়া করতে দেখছেন, অর্থাৎ অন্তর সাক্ষ্য দিচ্ছে আল্লাহ উপরের দিকে, কয় মিয়া আমার উপরে জুলুম করো কেনা, উপরওয়ালা একজন কিন্তু আছে, আল্লাহরে কোন দিকে দেখায়, উপরের দিকে। আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, তাকদীরের বিষয় আরো ভালো করে জেনে নেবেন। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করব না, দুই ঘন্টা হয়ে গেছে। তো মূল কথা আমরা যেটা বলছি, ইমানের ছয়টা আরকান, ছয়টা রুকন, এই ছয়টা রুকনকে ভালো করে বুঝে ইমান আনতে হবে। এটার জন্য আপনাদেরকে একটা বইয়ের পরামর্শ দিব, এই বইটা পড়ার চেষ্টা করবেন। বইটার নাম হলো ইসলামী আকীদা, লেখকের নাম ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এই বইটার মধ্যে ইমানের এই ছয়টা রুকন অনেক সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন এবং সুন্নার আলোকে লেখা আছে বাংলা ভাষায়। আরবিতে তো অসংখ্য কিতাব আছে, বাংলা ভাষায় সবচেয়ে সুন্দর ভাষায় ইমানের আরকানের উপরে এই বইটা লেখা আছে। পাইলে সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার শিরক কুফর নেফাক বেদাত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করুন, আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।